وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة مهان الله رب العالمين سمست پرشنسا جي الله پاک رب العالمين قرآن الكريم نازل کرچن جاتے روئے چھے مانوشير انتورير ব্যাধির চিকিৎসা যাতে রয়েছে মানুষের শরীরের বরং সার্বিক রোগের চিকিৎসা সমস্ত সমস্যার সমাধান দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি কোরআনে করিম এবং তার যেসব হাদিসে বর্ণিত দোয়া রয়েছে সেসব দোয়া দিয়ে ঝাড়ফুঁক শারীরিক চিকিৎসার আদেশ প্রদান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত দুই বা তিন সপ্তাহ আগে তাবিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাবিজের সাথে আর একটি সমস্যা আমাদের দেশে তা হচ্ছে ঝাড়ফুঁকের সমস্যা এই সম্পর্কেও শরীয়তের সঠিক বিধান জানা আমাদের ফরজ কারণ এর উপর নির্ভর করছে আমল এই ঝাড়ফুঁককে আলাদা করে আপনাদেরকে বলেছিলাম যে পেশ করব আপনাদের সামনে যাতে করে বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করা সম্ভব হয় কারণ এর আগের দীর্ঘ পুরাতন আলোচনা আমার আছে যাতে তাবিজের সাথে ঝাড়ফুঁককে একসাথে আলোচনা করা হয়েছে যাতে ঝাড়ফুঁকের বিষয়টি সংক্ষেপে আলোচিত হয়েছে আজকে শুধু ঝাড়ফুঁক সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা কি জানতে পারি এ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সহি কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন ঝাড়ফুঁক সম্পর্কে সাধারণত মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে আর এই দুই শ্রেণীর মানুষের মাঝে হচ্ছে মধ্যপন্থা এক শ্রেণীর মানুষ যারা ঝাড়ফুঁক সম্পর্কে খুব বাড়াবাড়ি করেছে ঝাড়ফুঁক করতে গিয়ে আর এই ঝাড়ফুঁক করতে গিয়ে কোরআন সন্ন্যায় তারা সীমিত থাকেনি কোরআন দোয়া দিয়ে কোরআনী আয়াত দিয়ে ঝাড়ফুঁক করতে হবে নবী করিম সাল্লামের হাদিসে বর্ণিত দোয়া দিয়ে বা অর্থবোধক দোয়া দিয়ে আল্লাহ পাকের নাম দিয়ে ঝাড়ফুঁক করতে হবে, এতে তারা নিজেকে সীমিত রাখেনি, বরং তারা এসব অতিক্রম করে অনেক অনেক শিরক এবং বিদাতে লিপ্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ, তাদের সংখ্যায় আমাদের সমাজে যে সমাজের লোক আমরা সে সমাজে বেশি, আর এক শ্রেণীর লোক আছে যারা হয়তো দুনিয়ার ক্ষেত্রে বেশি শিক্ষিত হওয়ার ফলে অনেক কিছুকে উদ্ভট মনে করে, যেগুলি উদ্ভট সেগুলিকে হয়তো উদ্ভট মনে করে, আর যেগুলি উদ্ভট নয় কোরআন সন্ন্যায় রয়েছে সেগুলি অনেক কিছুকে তারা উদ্ভট মনে করে অস্বীকার করে। এইরকম একটি দল আছে যারা মনে করে ঝাড়ফুঁক করা সব বেকার কাজ, উদ্ভট কাজ, এতে আবার কি হইতে পারে। এই দুইটি দল বিভ্রান্তিতে আছে, যারা ঝাড়ফুঁক করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, কোরআন সন্ন্যার যে সীমানা রয়েছে তা অতিক্রম করেছে, তারাও ভুল পথে চলে গেছে, আর যারা ঝাড়ফুঁককে একেবারে অস্বীকার করেছে এর কোনো ফল নেই, এটা মানুষের শুধু আস্থা বা এই ধরনের কাজ, আসলে এর কোনো ফল নেই, এই ধরনের মন্তব্য যারা করেছে এক শ্রেণীর লোক, যদিও তাদের সংখ্যা আমাদের সমাজে হয়তো কম, তারাও ভুল পথে গেছে, গুমরাহির পথে গেছে। হক হচ্ছে, সত্য হচ্ছে, এর মাঝামাঝি, তা হচ্ছে কোরআন সন্না মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, কোরআন সন্নার দুয়া দিয়ে, কোরআনি আয়াত দিয়ে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দুয়া দিয়ে, আল্লাহ পাকের জিকির আজকার যেগুলি, যাতে আল্লাহ পাকের নাম রয়েছে, সেসব দিয়ে ঝাড়ফুঁক করা সন্নত। এমনকি ঝাড়ফুঁকের ক্ষেত্রে যদি কোরআন হাদিসেরও দোয়া না হয়, কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিনের নাম নেওয়া হয়, আর তাতে শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকে, অর্থ তার আপনি বুঝতে পারছেন, তাহলে তা দিয়েও ওলামায়ে কেরামদের নিকটে ঝাড়ফুঁক বা দম করা যেতে পারে। এই সংক্ষিপ্ত ভূমিকার পরে আলোচনা শুরু করব কোরআন সুন্নাহ থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিন ঝাড়ফুঁক সম্পর্কে যা বলেছেন। প্রথম কথা, কোরআনে করিমকে আল্লাহ ফাকরুল আলমিন শিফা বলে আখ্যায়িত করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরাতুল ইসরা, সূরা বনি ইসরাইলে, অননাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শিফা। আল্লাহ ফাকরুল আলমিন ইরশাদ করেছেন, আমি কোরআনে করিম নাজিল করেছি, যে জমানে নাজিল হচ্ছে ওই জন্য অননাজ্জিল বলা হয়েছে, আমি আল্লাহ নাজিল করছি কোরআনে করিম, অননাজ্জিল মিনাল কোরআন, কোরআনে নাজিল করেছি এমন কিছু যাতে রয়েছে শিফা, শিফা মানে আরোগ্যতা, যাতে রয়েছে রোগের চিকিৎসা। রোগের চিকিৎসা বললে আমরা বুঝি কি, শারীরিক রোগ, কারণ শারীরিক রোগের চিকিৎসায় আমরা কিন্তু তৎপর। শরীরে যদি ব্যাধি থাকে, শরীর খারাপ থাকে, তো একদিনও বসে থাকবে না, একবেলা বসে থাকবে না, তাড়াতাড়ি দৌড় দিবেন ডাক্তারখানায় অথবা যেখানে আপনি চিকিৎসা পান। তো এই জন্য শিফা বললে, আরোগ্য বললে আমরা বুঝে নিই যে না, শরীরের রোগের চিকিৎসা রয়েছে, এমনটা আসলে নাই, এটা দুই নম্বরই। এর আগে এক নম্বরে হচ্ছে আত্মার চিকিৎসা, রুহের এলাজ। মানুষের শারীরিক রোগ হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং প্রাণ নাশ হতে পারে। প্রাণ নাশ হলেও যদি ইমানের অবস্থায় প্রাণ নাশ হয়, ইমানের অবস্থায় যদি মত হয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক তার জীবন কেটে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে যা কিছু দেওয়ার দিয়েছেন আখেরাতে তাকে সুখী করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। কিন্তু যদি আত্মার মৃত্যু ঘটে, অর্থাৎ আত্মার যদি চিকিৎসা না হয়, আত্মার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে কুফরি, আত্মার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে শিরক, আত্মার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে মুনাফিকি কপটতা, আত্মার ব্যাধি হচ্ছে হিংসা বিদ্বেষ শত্রুতা, অন্তরে ঘৃণা রাখা এমন ব্যক্তি সম্পর্কে যা আল্লাহ পছন্দ করেন না, অন্তরের ব্যাধি হচ্ছে যে কোনো পাপের গুনাহের কামনা বাসনা, এগুলি হচ্ছে আমরাজুল কলুব, হৃদয়ের ব্যাধি বা বলতে পারেন আত্মার ব্যাধি। আত্মার ব্যাধি বা হৃদয়ের ব্যাধি যদি থাকে, তাহলে মানুষ ইহজগতেও সুখী নয় এবং পরজগতেও সুখী নয়। অমান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, যারা আমার উপদেশ থেকে অর্থাৎ আল্লাহর দিন থেকে, কোরআন সুন্নাহ থেকে যারা বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে গেছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাকের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হচ্ছে অত্যন্ত সংকীর্ণ। তাহলে এমন নয় যে শুধু আখেরাত ধ্বংস করবে, বরং তার ইহ জগতেও তার জন্য জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেবেন, অশান্তির জীবন। পয়সাতে তার শান্তি নেই, নেতৃত্বে শান্তি নেই, ভোগবিলাসের বস্তুতে তার শান্তি নেই, শান্তি পাই না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কারণ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং পরকালে আখেরাতে তাকে অন্ধ করে আমি একত্রিত করব বা নিয়ে আসব কোথায়, হাশরের মাঠে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ হবে, আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। আল্লাহ আল্লাহ পাক তখন জবাবে বলবেন যে কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল, কিন্তু তুমি উপেক্ষা করেছিলে, সেই জন্য আল্লাহ পাক তোমাকে আজকে উপেক্ষা করেছেন। তো যাই হোক, যদি অন্তরের ব্যাধি থাকে, আত্মার ব্যাধি থাকে, তাহলে দুনিয়াও ধ্বংস এবং পরকালও ধ্বংস, জাহান্নাম হচ্ছে শেষ পরিণাম। জাহান্নামের আলোচনা সম্পর্কে বলে দিই, ইনশাআল্লাহ তাআলা আমাদের কন্টিনিউ আগামীতে চলতে থাকবে, গত সপ্তাহে শুরু করেছি। আজকের আলোচনা এই ঝাড়ফুঁক সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা বলেছেন, তাহলে প্রথম শেফা কোরআনুল করিম হচ্ছে হৃদয়ের শেফা। হৃদয়ের যেসব ব্যাধি রয়েছে, অন্তরের ব্যাধি রয়েছে, সেগুলির আরোগ্য এতে রয়েছে। আত্মা রুহের ব্যাধি আরোগ্য রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল কোরআনে করিমে যে বরকত রেখেছেন, রহমত রেখেছেন, যে আরোগ্য রেখেছেন, তা সীমিত যেহেতু নয়, আল্লাহ পাকের কুদরত যেমন ওসীম, তেমন আল্লাহর কালামের বরকত হচ্ছে ওসীম, যেহেতু আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর গুণ। সুতরাং এই কোরআনুল করিম দিয়ে দৈহিক ব্যাধি বা পার্থিব যেসব ব্যাধি রয়েছে, সেসব ব্যাধিরও আরোগ্য ইনশা আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ পাক আরো বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআনে করিমে মুমিনদের জন্য রহমত রয়েছে, মুমিনদের জন্য রহমত রয়েছে। যেমন আল্লাহ পাক কোরআনে করিম অন্য আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে করিম রয়েছে আল্লাহ ভীরুদের জন্য দিক নির্দেশনা, হিদায়াত। কোরআন তো আসলে হিদায়তের কিতাব, কিন্তু এই কোরআন থেকে যারা মুত্তাকি সংযত নয়, যারা গুনাহ থেকে বাঁচতে চায় না, যারা সৎ জীবন যাপন করতে চায় না, তারা উপকৃত হতে হয় না, নিজেরাই উপকৃত হতে চায় না, সুতরাং তাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকি, আল্লাহ ভীরু সংযত পাপমুক্ত যারা থাকতে চায় তাদের জন্য এতে রয়েছে হিদায়াত, দিক নির্দেশনা। ঠিক তেমনি আল্লাহ বলছেন মুমিন যেহেতু রহমত থেকে উপকৃত হবে, কাফের মুশরিক বেদিন পাপিষ্ট উপকৃত হয় না, সেই জন্য তাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এই কোরআনে করিম রহমত মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ্জালিমিনা ইল্লা খাসারা, কোরআনে করিম জালেমদের ক্ষতি বৃদ্ধি করবে, কোরআনে করিম দিয়ে জালেমদের ক্ষতি হবে। কোরআনে করিম নাজিল হয়েছে, তার প্রতি ইমান নিয়ে আসেনি, সুতরাং তাদের ক্ষতি আরো বৃদ্ধি হয়েছে, কুফরি স্পষ্ট হয়েছে। কোরআনে করিম তাদের কাছে পৌঁছে গেছে, কোরআনের দাওয়াত পৌঁছে গেছে, তারপরে শির্ক ত্যাগ করেনি, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করতে আছে, গায়রুল্লাহর পূজা করতে আছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ দোয়া করতে আছে, সে কবর মাজার হোক আর দেবী দেবতা প্রতিমা পুতুল হোক, তাহলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়া আরো বেশি বৃদ্ধি পাবে, এটি স্পষ্ট। কোরআনে করিম স্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর আদেশ আসার পরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, সুতরাং আরো ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদুল জালিমিন ইল্লা খাসারা, তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমে শিফা আরোগ্য রেখেছেন, আরোগ্য রেখেছেন। সূরা বনী ইসরায়েলের আয়াত নম্বর 82, আল্লাহ পাক রব্বুল সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাতের একটি আয়াতে আয়াত নম্বর 44, তাতেও কোরআনকে শিফা আরোগ্য বলে আখ্যায়িত করেছেন। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা, হে নবী আপনি বলে দেন হুয়া এই কোরআনুল করিম লিল্লাযিনা আমানু, ওই সব লোকদের জন্য যারা ঈমান নিয়ে এসেছে, হিদায়াত, এতে রয়েছে দিক নির্দেশনা, হিদায়াত রাস্তা পাবে। অন্ধকার অবস্থায় আলোতে রাস্তা দেখায়, মানে আলো যদি জ্বলে উঠে তাহলে রাস্তা পাবেন, কিন্তু যদি চোখ খোলেন তাহলে, আর যদি চোখ না খোলেন, অন্ধকার হয়েছিল ঘর বা রাস্তা অন্ধকার হয়েছিল, বিদ্যুৎ ছিল না, হঠাৎ করে বিদ্যুৎ আসলে কিন্তু চোখ বন্ধ করে দিলেন, দেখতে পাবেন, রাস্তা দেখতে পাবেন না। তো কাফের মুশরিক পাপিষ্ট যারা কোরআনে করিম নাজিল হওয়ার পরেও যেন চোখ বন্ধ করে আছে, অন্তরকে বন্ধ করে আছে, খতম আল্লাহ আলা কুলুবিহিম, অন্তরকে তারা বন্ধ করে নিয়েছে, তখন আল্লাহ পাকের উপর একটা মোহর লাগিয়ে দিয়েছে। ওয়ালা সামিহিম, কানকে বন্ধ করে নিয়েছে, ভালো কথা যখন শুনতে চায় না তখন কানের উপর আল্লাহ পাকের একটা মোহর লাগিয়ে দিয়েছে। চোখ থাকা সত্ত্বেও যখন সত্যকে সত্য দেখে না, মিথ্যাকে মিথ্যা, বাতিলকে বাতিল দেখে না, তখন আল্লাহ পাক রব্বুল আলমিন চোখের উপর একটা ওয়ালা আবসারহিম গেশাওয়া পর্দা ফেলে দিয়েছে। এ হচ্ছে কোরআনে কারিমের আয়াতগুলির অর্থ। আল্লাহ পাক আগে থেকেই পর্দা ফেলে দেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আচার আচরণ, তাদের আখলাক চরিত্র, তাদের কর্ম যেহেতু সম্যজ্ঞাত, তা দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন এই হুকুম লাগিয়ে দিয়েছেন, এই বিধান আরোপ করেছেন যে ওই সব লোকদের সম্পর্কে এই করা হয়েছে তাদের কর্মের কারণে। আল্লাহ পাক বলছেন এতে হেদায়ত রয়েছে এবং এতে আরোগ্য রয়েছে। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে কোরআনে আরোগ্য রয়েছে, আর এই আরোগ্য যেমন রুহের, আত্মার, হৃদয়ের, কলবের, তেমনই শরীরের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নত দ্বারা, তার আমল দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে কোরআনে কারিমে যেমন হৃদয়ের, অন্তরের চিকিৎসা রয়েছে, তেমনই শরীরের চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আমরা আজকে অন্তরের ব্যাধির কথা এবং অন্তরের চিকিৎসা, রোগের চিকিৎসার কথা আলোচনা করব না, বরং শারীরিক ব্যাধি এবং শারীরিক রোগের চিকিৎসার কথা কোরআন সুন্নাহ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম দিয়ে করা সম্পর্কে আলোচনা করব। আনাস রাজি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, কাল তিনি বলছেন রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকিয়াতি মিনাল আইনি ওয়াল হুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন ফি রুকিয়া, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, দম করার ক্ষেত্রে, মিনাল আইন, যদি বদনজর লাগে। আইন মানে চক্ষু, আর আইন লাগা মানে বদনজর লাগা, ভালো আইন নয় বরং খারাপ নজর লাগা। বদনজর যদি লাগে তাহলে ঝাড়ফুকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। ওয়াল হুমা এবং যে কোনো বিষের ক্ষেত্রে, সাপের বিষ হোক, বিচ্ছুর বিষ হোক, আর কোন বিষাক্ত জীবজন্তুর প্রাণীর বিষ হোক, বিষের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঝাড়ফুকের অনুমতি দিয়েছেন। এগুলি হচ্ছে শারীরিক ব্যাধি, শরীরের উপরে এর প্রতিক্রিয়া হয়েছে বা হতে পারে, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম করার, ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। এখন এই ঝাড়ফুঁক কেমন হইতে হবে এই সম্পর্কে জানতে হলে আরো বেশ কিছু হাদিস আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে, সেগুলি সামনে আসলে আরো স্পষ্ট হয়ে উঠবে যে এই দরজা কি একেবারে উন্মুক্ত, কোন শর্ত নেই তার জন্য, না বেশ কিছু শর্ত সহ আপনার ঝাড়ফুঁকের রাস্তা খোলা আছে, না একেবারে ঝাড়ফুঁকের রাস্তা বন্ধ। প্রথম কথা জানতে পারলাম ঝাড়ফুঁকের রাস্তা বন্ধ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষের ক্ষেত্রে অথবা বদনজর লাগার ক্ষেত্রে ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, সহিহ বুখারীতে ঘটনা রয়েছে, এবং সূরা নাস এবং ফালাকের তফসির, যদি যেগুলো বিশুদ্ধ তফসির, সেই তফসির কিতাবগুলি বিশেষ করে তফসির কাসির পড়েন, তাতে সানে নজুলে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লামকে যখন ইহুদি লাবিদ ইবনুল আসম জাদু করেছিল, তখন নবী করিম সাল্লামের উপর দীর্ঘ বেশ কয়েক মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক নাজেল করলেন, তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করা হল। তাহলে এতে শারীরিক চিকিৎসার ব্যবস্থা কোরআনে কারিমে রয়েছে, এসব হাদিস প্রমাণ করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন তার স্বামী থেকে, আর তার স্বামী বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, বলছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে শুনেছি, ইয়াকুল ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালা শিরকুন। এ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয়ই ঝাড়ফুঁক করা, ওয়াত্তামাই এবং ওয়াত্তাবিজ, ওয়াত্তিওয়ালা এবং ভালোবাসা, প্রেম সৃষ্টির জন্য কোন রকমের মন্ত্রতন্ত্র, যে মন্ত্রতন্ত্র জাহিলের যুগে করত, আর আজকাল ও সলেমানি নকশার নামে মুসলিম সমাজে অথবা ওই রুহানি আমলের নামে মকসুদুল মুমিনের মতো বিদাতি এবং শিরকে ভরা কিতাবে, এসব এই ধরনের বহু কিতাবে এসব শিরকি কথাবার্তা এবং এসব অবৈধ কাজ, প্রেম সৃষ্টি করা, নাজায়েজ কাজ, এসব সেসব কিতাবে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে তিওয়ালা বলেছেন, কারণ আরবরা ওই প্রেম সৃষ্টি করা এই কাজটিকে তিওয়ালা বলা হয়তো। নবী সাল্লাম কি বলেন, শিরকুন, এগুলি কাজ হচ্ছে শিরক। এখানে বড় সংক্ষেপে বলা হয়েছে, ঝেড়ে বলে দেওয়া হয়েছে যে ঝাড়ফুঁক শিরক, তাবিজ শিরক এবং প্রেম সৃষ্টি করা শিরক। তাবিজ সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে, তাবিজ সম্পর্কে হয় বড় শির্ক অথবা ছোট শির্ক। যদি তাবিজের ওপরে নির্ভরশীল হয় পুরোপুরি তাহলে বড় শির্ক, আর যদি মনে করে এটি একটি মাধ্যম, আল্লাহ আরোগ্য দাতা, আল্লাহ শেফা দিনওয়ালা, কিন্তু একটা ওসিলা বা মাধ্যম মনে করছি, কারণ মনে করছি, উপায় মনে করছি, তাহলে এটি ছোট শির্ক। কারণ বলেছিলাম যে যাকে আল্লাহ কারণ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেননি, তাকে কারণ তো করে দেওয়া, উপায় করে দেওয়া, অথচ এটি আল্লাহ এবং রাসূলের নিকট উপায় নয়, সেটা হচ্ছে শির্ক আসগার, ছোট শির্ক। এবং ছোট শির্ক ও কাবিরা গোনা এর আগে আলোচনা হয়েছে। সেই বিষয়ে আর লম্বা না করে ঝাড়ফুঁকের বিষয় আছে। ঝাড়ফুঁক সম্পর্কে দুই ভাগে ভাগ করা হয়েছে ঝাড়ফুঁক, শির্কি ঝাড়ফুঁক, শির্ক এবং বিদাতি ঝাড়ফুঁক, আর যেটা শরীয়ত সম্মত নয় শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক, আর একটি হচ্ছে সুন্নত মোতাবেক শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, কালাত কুলতু লিমা তাকুলু হাজা, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বললাম যে এটা কেমন কথা বলছো তুমি, স্বামীকে বলছে কেমন কথা বলছো, ওয়াল্লাহি লাকাদ কানাত আইনি তাকযিফ, আমার চোখ উঠেছিল, চোখে অত্যন্ত ব্যথা, চোখ উঠার রোগ তো আমরা খুব সহজ ভাষায় বুঝি, وَكُنْتُ أَخْتَلِفُ إِلَى فُلَانٍ الْيَهُودِي يَرْقِينِي, আমি জাহিলিয়াতের যুগে ইহুদির কাছে যেতাম, ইহুদি ঝাড়ফুঁক করত, সেই জামানায় ইহুদির কাছে ঝাড়ফুঁক হইত, আজকাল অনেকে মুশরিক হিন্দুর কাছে ঝাড়ফুঁক করতে যায়, হ্যাঁ, যোগীর কাছে ঝাড়ফুঁক করতে যায়, সন্ন্যাসীর কাছে ঝাড়ফুঁক করতে যায়, যাওয়া জায়েজ নয় কোন মুসলিমের জন্য, কারণ আপনি কি আশা করেন যে সেও কোন কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবে নাকি, জায়েজের মধ্যে সীমাবদ্ধ থাকবে যে আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করবে না, নিশ্চয় ঝাড়ফুঁক করবে শির্ক কুফরি দিয়ে, মন্ত্রতন্ত্র দিয়ে, দেবী দেবতার নাম নিয়ে, সুতরাং জায়েজ না। বিশেষ করে আমাদের দেশে সাপে দংশন যদি হয় তাহলে ওখানে আর কোন বাছাবাছি নেই, কি মুসলিম কি গৈর মুসলিম, কাফের হিন্দু বেনামাজি ফাসেক ওঝা সবকে ডাকে, বরং দিনদার লোকদের ডাকা হয় না, যারা কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবে আশা করা যেতে পারে তাদেরকেই ডাকা হয় না। এই বড় শিরকি আমল আমাদের মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে শির্ক কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। বলছে ওই ইহুদির কাছে যেতাম, ওই ইহুদি আমাকে দম করত, ঝাড়ফুঁক করত তার শিরকি কথা দিয়ে, ফাইজার রাক আনি সাকানাত, যখন ঝাড়ফুঁক করত তখন আমার ওই চোখের ব্যথা থেমে যেত, উপশম হয়ে যেত রোগের। ফাকাল আবদুল্লাহ, আবদুল্লাহ বলে ইন্নামা যাকা আমালু শয়তান, আবদুল্লাহ স্বামী স্ত্রীকে বুঝাচ্ছে, বলছে যে এটা তাহলে শয়তানের পক্ষ থেকে, তুমি ইহুদির কাছে ঝাড়ফুঁক করতে আর যেমনই দম করত তেমনই থেমে যেত তোমার ব্যথা, তোমার অসুখ ভালো হয়ে যেত, কেমন কথা বলছো, তাহলে এটি শয়তানের পক্ষ থেকে। কেমন করে, কানায়ান খোসো হাবি আদি, শয়তান হাত দিয়ে তোমার চোখে ঘোঁচা দিত। ফায়দা রাকাহা কাফানহা, আর যখন ইহুদি ফুক দিত দম করত তখন শয়তান বলছে না না ঠিক আছে, ইহুদি ঝাড়ফুঁক দিছে তো তাহলে আমাকে আর ক্ষতি করতে হবে না, তাহলে আস্থা ইহুদির উপর হবে। আর এটি হয় যদি কেউ ওঝার কাছে যায়, কেউ যদি কাফের কাছে যায়, কেউ মুশরিক পত্তলিকের কাছে যায়, কবর পূজারীর কাছে যায়, তাহলে ভালো হয়ে যেতে পারে, মাজারে যায় ভালো হয়ে যেতে পারে, কারণ যে শয়তান কষ্ট দিচ্ছিল শয়তান বলছে না কাজ তো আমার হয়ে গেছে, একে মুশরিক বানিয়ে দিচ্ছে, তাহলে আর একে কষ্ট দেব কেন, একে দৈহিক আর কষ্ট দেব কেন, এর তো ইমান হরণ করে নিয়েছে, একে তো জাহান্নামে পৌঁছে দিয়েছি চিরকালের জন্য। ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তোমার জন্য যথেষ্ট এইভাবে দোয়া পড়ে ঝাড়ফুঁক করা দম করা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, কি বলতেন, আজহিবিল বাস, আল্লাহ তুমি ব্যাধিকে দূর করো, রব্বান্নাস হে মানুষের রব, হে মানব জাতির অধিপতি, ইশফি আল্লাহ তুমি আরোগ্য দান করো, আন্তা শাফি তুমি আরোগ্য দাতা, লা শেফা ইল্লা শেফাউকা, তোমার আরোগ্য ছাড়া কোন পৃথিবীতে আরোগ্য নেই, শেফা আন এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যে এরপরে কোন ব্যাধি যেন না থাকে। ক্লিয়ার করে দাও। এই দোয়া আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আরো বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আজহিবিল বাসের যে দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া পড়া উচিত যে কোনো ব্যাধির ক্ষেত্রে, আপনার উপর হোক, ছেলে মেয়েদের হোক, আর কারো হোক, এই দোয়া পড়া, এবং দোয়া পড়ে ফুঁক দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে হাদিসগুলি আসছে, দোয়া পড়া এবং দোয়া পড়ার সাথে ফুঁক দেওয়া, যদি ফুঁক দেয় তো আরো ভালো। ফুঁক না দেয় যদি রোগীর সামনে এইরকম দোয়াগুলি পড়ে তাই যথেষ্ট ইলাজের জন্য, কিন্তু যদি দম করে তার সাথে ফুঁক দেয় তাহলে আরো ভালো, কারণ তার যে তাসির কোরআনে করিমের সেটা তার শরীর পর্যন্ত আরেকটু বেশি পৌঁছিল, এই জন্য ওলামারা বলছে সেটি ভালো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হাদিসে যে বলা হল যে ঝাড়ফুক ইন্না রোকা, ঝাড়ফুক শিরক প্রথমে, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়ে দিলেন আজহিবিল বাস রাব্বান নাস, এই দোয়া পড়ে তুমি রোগের আরোগ্যের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো বা দম করো। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, তাতে আরো স্পষ্ট উঠবে যে কেমন ঝাড়ফুঁক চলবে। সহিহ মুসলিমের হাদিস বলছেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে দম করতাম, মানে তিনি চিকিৎসক ছিলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, একবার জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল, ইসলাম কবুল করার পরে কাইফা তারাফি জালিকা, আপনার মত কি? আমি তো আগে যুগ থেকে খুব মশহুর প্রসিদ্ধ এই ব্যাপারে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, জাহিলিয়া যুগ থেকেই করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটু এই রাস্তাকে প্রশস্ত রেখেছেন, শুধু বলেননি যে কোরআনী আয়াত দিয়ে, শুধু বলেননি যে আমার হাদিসে যে দোয়াগুলি পাবে সেগুলি দিয়ে, বরং আরেকটু প্রশস্ততা আছে। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইয়া রোকাকুম, তোমাদের যে ঝাড়ফুকের যেগুলি দোয়া পাঠ করতে, যে বাক্যগুলি পাঠ করতে, সেগুলি আমার সামনে পেশ করো, মানে পড়ে শোনাও, কি বলে তোমরা দম করতে তা পড়ে শোনাও। শুনলেন রাসূলুল্লাহ সাল্লাম কিছু, শোনার পরে একটা তার নীতিমালা নির্ধারণ করে দিলেন, কায়দা কি, লা বাসা বির রোকা মা লাম ইয়াকুন ফিহে শিরকুন, ঝাড়ফুঁক করায় দম করায় কোনো আপত্তি নেই, কোনো দোষ নেই, যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকবে। তাহলে শর্ত হচ্ছে কি, যে ঝাড়ফুঁক করতে পারবেন কিন্তু শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। তাহলে আগের হাদিস যেখানে বলা হচ্ছে ইন্নার রোকা শিরকুন, ঝাড়ফুঁক শিরক, যদি সেই ঝাড়ফুঁকে শিরক থাকে, অথবা আপনি বুঝতে পারছেন এমন ভাষায় আছে যে ভাষা বুঝেন না, তাহলে খুবই বেশি সম্ভাবনা আছে যে শিরক আছে। কেন বোঝা যায় না, আপনি বাঙালি মানুষ আর কেরালা ভাষার যদি ঝাড়ফুঁক থাকে তাহলে ধালমে কালা হয়, ব্যাপারটা কি? আরে বাঙালি সমাজে কেরালা ভাষার মতো হড়মড় করে ঝাড়ফুঁক পড়া হচ্ছে কি? অথবা যেসব মন্ত্র থাকে মন্ত্রগুলি অর্থ বোঝা যায় না, আছে কি এতে? যদিও ভাষাগুলি শব্দগুলি, ভাষার শব্দগুলি শব্দগুলি হতে বোঝা যাচ্ছে, কিন্তু এই শব্দ থেকে কি বলতে চাইছে তাও বোঝা যায় না, তাহলে জায়েজ নাই, কারণ এতে কিছু থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত শিরক না থাকবে ততক্ষণ পর্যন্ত তাহলে ঝাড়ফুঁক করা যেতে পারে। তাহলে কোরআনী আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না, প্রয়োজন নেই, এসি প্রয়োজন আমার মনে নেই, আপনাদের দরকার হইলে হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। তারপরে এছাড়াও কোরআন এবং হাদিস ছাড়াও যদি এমন কোন বাক্য হয় যেই বাক্যে কোন রকমের আপত্তি বুঝতে পারছেন না আর অর্থ বুঝতে পারছেন, বোধগম্য, এবং এই অর্থে আল্লাহ পাকের নাম আছে, আল্লাহ ছাড়া আর কারো নাম নেই, অথবা কারো ওসিলা মাধ্যম দেওয়া হয়নি, কারো দোহাই দেওয়া হয়নি, এমন নয় যে আপনার দেবী দেবতার দোহাই দিলে হারাম হয়ে যাবে আর পীরের দোহাই দিলে নাজায়জ হয়ে যাবে, আর যদি সুলেমান আলাইহিস সালাম দোহাই দেয় জায়েজ না, ওইসব চলবে না, কোন মানুষের যাতে দোহাই না দেওয়া থাকে এইরকম কিছু না থাকে, শিরকের গন্ধ যদি না থাকে, আর যদি কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া যদি অন্য কিছু হয় যাতে আল্লাহ পাকের নাম রয়েছে তাতেও কোনো আপত্তি নাই, তাহলে এই হাদিসটি ওই হাদিসটিকে খাস করে দিল। এমন কিছু যার অর্থ বোঝা যায় না, এইরকম বহু মন্ত্রতন্ত্র আছে, মন্ত্রের নামে নেই, দুয়ার কিতাবের নামে আছে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, অনেকদিন আগের পড়ায় মকসুদুল মুমিনিনের উপরে আমি আজকে থেকে 8 বছর বা 9 বছর আগে বক্তব্য করেছি, দুটি বক্তব্য আছে, সেই বক্তব্যের একটি আলোচনায় আছে চেহেল কাফ বলে, আর শুধু মকসুদুল মুমিনিন না, আরো বিদাতি কিতাবে বহু কিতাবে আছে চেহেল কাফ। চেহেল মানে 40 ফার্সি ভাষা, আর কাফ মানে ছোট কাফ, এই যে কাফ। ওই যে মন্ত্র, সেই মন্ত্রে ৪০টি কাপ আছে, মানে ৪০টি কাপ বিশিষ্ট মন্ত্র, কাকু কাকু কাকু করে এরকম করে আছে, বুঝতে পেরেছেন? ওতে বেশ কিছু জিন শয়তানের নাম আছে, যেটা বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন না, আল্লাহর নাম পর্যন্ত নেই। ৪০টা কাপ বিশিষ্ট একটি মন্ত্র, আর কিতাব মকসুদুল মুমিন আছে, এছাড়া বহু কিতাব আছে, যেগুলি তাবিজ দোয়া এবং ঝাড়ফুঁক যে সব কিতাব আমাদের দেশে বাংলা ভাষায় উর্দু ভাষায় শেখানো হয়েছে তার অধিকাংশ কিতাবগুলিতে, কারণ প্রায়গুলি সব বিদাতি কিতাব, আর ওগুলিতে এইগুলি আছে। তাহলে যার অর্থ বোঝা যায় না, তাতে নিশ্চয়ই কোন রকমের ঝামেলা আছে, শিরকুফরি আছে লুকিয়ে, সেই জন্য চেহেল কাফ আর ওইসব করা যাবে না যার অর্থ বুঝেন না। আমাদের সমাজে বাংলা ভাষায় অনেকগুলি এরকম মন্ত্র আছে, আমরা ছোটকালে শুনতাম যে বিছানায় পেশাব করলে কি বলতে হবে, একটা ছোটকালে শুনেছিলাম, এক বাত্তা দুই বাত্তা, ঘরে সুতা বাইরে মুতা, কথা বুঝতে পারছেন, আপনাকে হাসি লাগবে, চারটি কথা আমার মনে আছে। দেখেন এর অর্থ কি বুঝলেন আপনি? এমনি তো মনে হচ্ছে, আমি আর এর আগে বলেছি কিন্তু এর দিকে ইঙ্গিত করেছি যে শব্দগুলির অর্থ হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি এর? এটা না কোরআনি দোয়া, না হাদিসের দোয়া, না আল্লাহ পাকের নাম নেওয়া হয়েছে, কারো নাম নেওয়া হয়নি। তাহলে এও এক রকমের মন্ত্র, যা পড়া জায়েজ নয়, উপকার হলেই যে জায়েজ নয়, এর আগে আমি উত্তর দিয়েছি, তাবিজের ক্ষেত্রে উত্তর দিয়েছি, যাতে উপকার হবে তাই জায়েজ না, কখনো না, এটা ভাববেন না। অ্যালকোহল দিয়ে আজকাল চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি, তার মানে কি অ্যালকোহল দিয়ে চিকিৎসা জায়েজ না? কখনো না। এইরকম বহু হারাম জিনিস দিয়ে চিকিৎসা হইতে পারে, কিন্তু তা জায়েজ নয়। আরো বেশ কিছু হাদিস শোনায় ঝাড়ফুঁক সম্পর্কে। জাবের রাজি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন যে কান আলী খালুন ইয়ারকি মিনাল আকরাব, আমার এক মামা ছিলেন যিনি ওই বিচ্ছুতে দংশন করলে ঝাড়ফুঁক করতেন। ফানাহা রাসূলুল্লাহ আনির রোকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করতে নিষেধ করলেন। তাহলে বোঝা যাচ্ছে প্রথম দিকে নবী করিম সতর্কতামূলক, কারণ এই শিরক করে অভ্যাস আছে, শিরকি মন্ত্র পড়ে অভ্যাস আছে, এরা নতুন নতুন মুসলমান হয়েছে, এরাকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই শিরকি মন্ত্রগুলি তো ব্রেনে আছে, ওই শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা শুরু করবে, যেসব বাক্যের অর্থ বুঝে না সেসব দিয়ে ঝাড়ফুঁক করা অভ্যাস আছে, ওই অভ্যাসের দাস হয়ে ঝাড়ফুঁক করতে থাকবে। নবী করিম সাল্লাম প্রথম দিকে নিষেধ করেছিলেন। ফাকালা ইয়া রাসূল আল্লাহ, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা নাহাইতা আনির রোকা, আপনি তো ঝাড়ফুঁক করা দম করা নিষেধ করে দিলেন, ওয়া আনা আরকি মিনাল আকরাব, আর আমি আগে থেকেই সাপ বিছুতে, বিশেষ করে আকরাব বিছুকে বলা হয়, বিছুর যদি দংশন হইত তাহলে ঝাড়ফুঁক করতাম আর এতে ফায়দা হইত। তাহলে কি একেবারে ঝাড়ফুঁক করতে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকের দরজাগুলিকে বন্ধ করে দেওয়ার, যেখানে যেখানে ছিদ্র আছে বা হতে পারে, এখানে লিক হয়ে যেতে পারে শিরকের লিক, সেই জায়গাগুলি বন্ধ করার জন্য নিষেধ করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইল যে আমি যদি এরকম মানুষের উপকার করি তো করা যাবে কিনা, নবী করিম সাল্লাম এখানে অনুমতি দিলেন, বললেন মানিস্তাতা আমিনকুম আইয়ানফা আখাহু ফালিয়াফআল, তোমাদের মধ্যে কেউ যদি নিজ ভাইকে, মানে মুসলিম ভাইকে প্রথম কথা, যে কোনো মানুষকে, তোমাদের মধ্যে কেউ যদি নিজ ভাইকে কোন কাউকে যদি উপকৃত করতে পারে, ফায়দা পৌঁছাতে পারে, ফালিয়া ফাল, তাহলে সে উপকার করুক মানুষের, তাহলে শরীয় সম্মত ঝাড়ফুঁক দিয়ে উপকার করা নেকির কাজ। আগের হাদিসটিকে স্মরণ রাখবেন, যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকে স্পষ্ট, অথবা শিরকের সন্দেহ না থাকে, অর্থ বুঝতে পারছেন না, শিরকের সন্দেহ না থাকে তাহলে মানুষের উপকার যদি করতে পারেন তাহলে করুন। এই ক্ষেত্রে যারা ঝাড়ফুঁক করতে পারবেন তাদেরকে উৎসাহিত করা হয়েছে, এবং মানুষের উপকার যখন করা হলো তাহলে এতে অবশ্যই নেকি রয়েছে, আল্লাহ পাক এতে সওয়াব রেখেছেন। ঝাড়ফুঁক সরাসরি শরীরের উপর করা, এতে কোন ইখতিলাফ নেই আইমাই কেরামদের, ওলামাই কেরামদের, সমস্ত আইমাই কেরাম, ওলামাই কেরাম, ফুকাহাই কেরাম, তারা একমত যে যদি সরাসরি শরীরে ঝাড়ফুঁক করা হয় তাহলে কোন আপত্তি নেই, একমাত্র মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে পর্দার খেয়াল রাখতে হবে, তারপরে স্পর্শ করা যায় না পুরুষদের ক্ষেত্রে, অথবা শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদের দম করার ক্ষেত্রে যেই জায়গায় ব্যথা রয়েছে বা ব্যাধি রয়েছে সেই জায়গায় হাত দেওয়া সুন্নত, অথবা কপালে হাত দিয়ে ঝাড়ফুঁক করা দম করা সুন্নাত, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এসবগুলি যেহেতু নিষিদ্ধ সুতরাং এই ক্ষেত্রেও জায়েজের কোন রাস্তা নেই। তাহলে মহিলাদের ক্ষেত্রে প্রথম কথা যদি দম করতে হয় তা নির্জনতা জায়েজ নাই, নির্জনতা জায়েজ নাই, তার মাহরাম থাকতে হবে, মহিলার মাহরাম থাকতে হবে। স্বামী অথবা এমন ব্যক্তি যার সাথে তার বিবাহ স্থায়ীভাবে হারাম, এমন নাই যে মহিলা দুজন মহিলা হয়ে গেছে আর দুজন মহিলা বসে আছে আর আপনি ঝাড়ফুঁক করছেন, যদি স্পর্শ তো সবসময় হারাম আজন ওই মহিলা, কিন্তু যদি স্পর্শ না হয় দূর থেকেই দম করা হয় তারপরেও নির্জনে একা মহিলা আসবে যেই ব্যক্তি ঝাড়ফুঁকের পেশা ধরেছে বা ঝাড়ফুঁক করে তার কাছে, এ কখনো জায়েজ নয়। তো এইসব ক্ষেত্রে এইগুলি মাসলা মাসাইল খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটি বিষয়ের প্রশ্ন উঠে যে ঝাড়ফুঁক ছাড়া তেলে পানিতে মধুতে জৈতুনে দম করা যাবে কিনা, বা এমন কিছুতে যেগুলিতে দম করা আজকাল চলে আসছে আমাদের দেশে, জৈতুন তেল পায় না সরিষার তেলই হোক, জমজম পায় না এমনি পানিতে হোক, আর যদি জমজম পায় জৈতুন তেল পায় তো আরো ভালো, যদি মধু হয় তাহলে আরো ভালো। তো এগুলিতে দম করে সেগুলি ব্যবহার করা, মধুতে দম করলো তারপর মধু ব্যবহার করা, জমজমে দম করলো জমজম এমনি বরকতের তাতে শেফা আরোগ্য রয়েছে তারপরে জমজমে দম করা, জৈতুন এমনিতে শেফা রয়েছে সাজারতুল মোবারক আল্লাহ ফাকরম কোরআনে কারিমে বলেছেন, তারপরে জৈতুন তেলে অতিরিক্ত কোরআন সুন্নার দুয়া দিয়ে বা কোরআনী আয়াত দিয়ে দম করা। এ সম্পর্কে ওলামায়ে কেরামদের মত কি, এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। একদল ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে শক্ত ভূমিকা রেখেছেন, বলছেন না চলবে না, চলবে না, সরাসরি ফুক দিতে হবে সম্ভব হইলে, আর না হলে ওই তেলে পানিতে ওই জৈতুনে এসবে ফুক দেওয়া চলবে না। আরেক দল বলছেন তাদের সংখ্যা বেশি যে না চলবে, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি এই রকমের প্রমাণ হয়তো পাওয়া যায় না, কিন্তু চলবে তারা বলেছেন জায়েজ করেছেন, তাদের দলিল একটি উল্লেখ করছি, যা যেসব ওলামায়ে কেরামরা জায়েজ বলেছেন তারাই দলিলটি পেশ করেছেন। এই হাদিস বুখারীতে রয়েছে। উসমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল আর সালানি আহলি ইলা উম্মে সালামা, আমার পরিবারের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার পাঠালেন, বেকাদাহিন মিম মাইন, পানির একটা পেয়ালা নিয়ে, পাত্র নিয়ে, ওয়াকাবাদা ইসালে সালাসা আসাবে মিন কুসাতিন ফিহি শারুন মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মোবারক চুল ছিল, তিনটি নিয়ে সেগুলি পানিতে ডুবিয়ে দিল আর তারপরে পানিটা দিয়ে পাঠিয়ে দিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না এরকম করতেন, কেউ যদি অসুস্থ হইত তাহলে পানি নিয়ে গেলে অথবা পানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চুল তার কাছে হেফাজতে রাখা ছিল এক বোতলে, নিয়ে কয়েকটি মোবারক চুলগু নিয়ে ডুবিয়ে দিতেন আর ডুবিয়ে দেওয়ার পরে দিয়ে পাঠিয়ে দিতেন, আর সেটা পান করলে সেটা ব্যবহার করলে রোগ ভালো হইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মনে রাখবেন। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের অধিকাংশ বিদাতীদের লক্ষণ হচ্ছে যে নবী করিম সাল্লাম এটা সীমিত রাখেনি, এখন শুরু করেছে সবার জন্য, আলেম হুজুর, আর আলেম হুজুর এরা শরীয়তের আলেম নাও হয়তো পীর তো ঠিক আছে আপন জায়গায়, পীরের সবকিছু দিয়ে বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো কিছু থেকে, কারো শরীরের কাপড় থেকে, কারো চুল থেকে, কারো দাড়ি দিয়ে, কারো অন্য কিছু দিয়ে চিকিৎসা বা বরকত হাসিলের আশা রাখা যদি জায়েজ হইত তো প্রথম রাস্তা খুলত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সাহাবায়ে কেরাম থেকে এই রকমের কোনো প্রমাণ নেই, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো কোনো কিছু থেকে বরকত হাসিল করা, সে বরকত মনে করা অথবা বরকত হাসিল করা যে সেগুলিতে বরকত আছে বা চিকিৎসা হতে পারে, রোগের আরোগ্য হতে পারে, এইরকম এতেকাদ রাখা, এগুলি হচ্ছে বিদাত এবং এগুলি শিরকের রাস্তা, এই দিয়ে শিরক শুরু হয়েছে। তাবারুকের বিষয় এটি আলাদা একটি বিষয়, কিন্তু এই প্রসঙ্গে এই জন্য বলে দিলাম যে আমাদের দেশে তাবারুকের নামে বড়ই শিরক হচ্ছে, পীরের পায়ের ধুলি নিচ্ছে তাবারুক, পীরের পায়ে চুমন দিচ্ছে তাবারুক, হ্যাঁ পীরের থুতু ফেলছে। জয়পুর হাটের আমার এক ছাত্র এখানেই ছিল, আশরাফুল হক বলে, ওর এখানে সম্বন্ধে এখানে সামনে আমার মৌজুদ আছে, এখন বর্তমানে কুয়েতে আছে, যোগাযোগ রাখে, সেখান থেকে আল্লাহ পাকে হেদায়েত করে পাঠিয়েছে। ওর গ্রামের একটা পীর, পীর ফাঁসেক দাঁড়িয়ে পর্যন্ত নেই কিন্তু পীর, গাদ্দিনেশিন পীর, আর সে টমটমে চড়ে থাকে, আর 70-80 বছরের বুড়া বুড়ার লোকেরা পিছন থেকে ছুটি আর পানের পিক খেলে আর দৌড়ে আর উঁচে থুতু ফেলে ধরে আর গায়ে মুছে এসব করে, এগুলি শিরক, এগুলি শিরক। এবং এগুলি হচ্ছে শিরক কুফুরি রাস্তা যার দ্বারা ইসলামী কবর মাজার পূজা শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরে এই রকমের তাবারুক কারো দ্বারা জায়েজ নয়। নবী সাল্লামের ব্যাপারে এখন যদি কেউ বলে নবী সাল্লাম থেকে তাবারুক হাসিল করব, প্রথম প্রমাণ করতে হবে যে এই চুল নবী সাল্লামের, এই কাপড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ এই লেবাস নবী করিম সাল্লামের, এর সনদ সূত্র কোথায়, কদমে রসুল চিটাগাঙে আছে, ইন্ডিয়াতে আছে, আরো বহু জায়গায় কদমে রসুল আছে, কোন জায়গায় কদমে রসুল। সুতরাং এসব শিরকুফরি রাস্তা ওইসব রাস্তার দিকে আর যেতে হবে না, ওই রাস্তা বন্ধ হয়ে গেছে। সাহাবে কেরামদের জামানা, তাবেইনদের জামানা পর্যন্ত তারা নিশ্চিতভাবে জানত যে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, এটা থেকে চিকিৎসা আছে, ততদিন হয়েছে, এখন জানা নাই, এর নামে অনেক জালিয়াত হয়েছে। আপনারা জানেন বেশ কয়েক বছর আগে যে একটা ঘটনা ঘটেছিল ওই সন্ত্রাসীদের কাশ্মীরে, তাতে হজরত বলের ঘটনা, তাই না, হজরত বলের ঘটনা, আসলে হজরত বল বাংলায় করে দিয়ে হজরত বাল, ওখানে এক পীরের মাজার আছে যেখানে ধারণা করা আছে যে নবী সাল্লামের বালে মোবারক মানে চুল, উরুদুতে বাল মানে চুল, তো মোবারক চুল রাখা আছে আর তার পুজো হচ্ছে সেখানে। কেমন করে জানলো, থাকলো না আরবে চুল, থাকলো না তুরস্কে, থাকলো চলে গেল কাশ্মীরে। সুতরাং এসবের রাস্তা করা যাবে না, বরং এগুলিকে মিথ্যাই মনে করতে হবে, এগুলিকে শিরকের রাস্তা মনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কি করতেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা, পানিতে ডুবিয়ে দিয়ে পানিটা দিয়ে পাঠাতেন। ওকানা ইজা আসাব আল ইনসান আইনুন আশাইয়ুন, বলছে যে যখন কোন মানুষকে বদনজর লেগে যেত অথবা কোন ব্যাধি হত, বা আসা ইলাইহা মিখজাবাহু, পাত্র পাঠাইতো, পাত্রে ওই পানিতে ওই চুলগুলি ডুবিয়ে দিয়ে তারপরে দিয়ে পাঠিয়ে দিতেন। ফারায়তু শারাতেন হুমরা, বলছেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা বা তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে কয়েকটি চুল দেখেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাল হয়ে গেছে চুলগুলি পানিতে ডুবে থেকে থেকে লাল হয়ে গেছে। রাওয়াহুল বুখারী, হাদিসটি বুখারী। এই হাদিস আমি পেশ করলাম কেন, তাবারুকের বিষয় নয়, পেশ করলাম ঝাড়ফুকের বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক যদি পানিতে ডুবিয়ে তাতে আরোগ্য হতে পারে, তাহলে কোরআনুল করিম, আল্লাহর কালাম, কোরআনে করিম পড়ে যদি দম করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে যদি পানিতে দম করা যায়, তার তাসির হবে না হবে না? ওলামারা এইভাবে দলিল পেশ করেছেন যে চুলের তাসিরে যদি শেফা হইতে পারে, আরোগ্য হইতে পারে, যে চুল নবী সাল্লামে ডুবিয়ে দেওয়া হইল পানিতে আর তাতেই যদি চিকিৎসা হইতে পারে, তো কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে অথবা সূরা নাস, ফালাক বা যে কোনো আয়াত পড়ে যদি দম করা যায় ওই পানিতে বা তেলে জৈতুনে মধুতে যদি দম করা যায়, তাহলে কেন তাতে চিকিৎসা হবে না? আশা করি ওতে আরো বেশি হওয়ার কথা। এইভাবে ওলামা ইকরাম দলিল পেশ করেছেন। সুতরাং আর এই ক্ষেত্রে কোরআন সুন্নার বহু ওলামা ইকরামরা এটিকে জায়েজ করেছেন, তাদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, তার তিব্বত নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেডিকেল, এর উপরে একটা বড় কয়েকশো পৃষ্ঠার কিতাব আছে আরবি ভাষায়, অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে কয়েক ভাষায়। আর সৌদি আরবের বিগত প্রধান মুফতি আল্লামা শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি তেলে পানিতে দম করা ঝাড়ফুঁককে জায়েজ বলেছেন, এই হাদিসের আলোকে তারা জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন দুয়া পড়ে পড়তেন তখন দম করতেন, দম করার সময় সামান্য থুথুর সাথে, থুথু নয় একেবারে, কিন্তু ফুঁক যখন দেবেন যাতে মনে হবে যে একটু সামান্য কিছু আসলো, একে নাফাস বলা হয়। আল্লাহ পাক রব্বুল সূরায়ে ফালাকে বলেছেন আমিন শাররিন নাফাসাতে, নাফাকা মানে শুধু ফুঁক দেওয়া আরবি ভাষায়, ফুঁক দেয় এমন ফুঁক দেওয়া যাতে থুথু বেরোয় না বা থুথুর কিছু লক্ষণ বেরোয় না, কিছু অংশ বেরোয় না, এটাকে নাফাকা ফুঁক দেওয়া শুধু বলা হয়। অনফেখা ফিসুরে, সিংহাই ফুৎকার দেওয়া হবে, কোরআন করিম আল্লাহ বলেছেন। আর এখানে আল্লাহ বলছেন অমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, জাদুকারিনীরা জাদু করে তো তারা গ্রন্থিতে গিরা লাগিয়ে কি করে ফুঁক দেয়, নাফাসা বলেছে, নাফাকা বলা হয়নি কিন্তু। নাফাখা নুন ফা খা আর নুন ফা সা, এর পার্থক্য হচ্ছে যে নাফাস যদি হয় তাতে ফুকের সাথে সামান্য থুতুর অংশ যেতে পারে। তাহলে সন্নতি তরিকা ফুক দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এইরকম, যা নবী করিম সাল্লামের এই হাদিসে যা বুখারীতে রয়েছে, মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর নিজেই ফুঁক দিতেন, নাফাস মানে ফুঁক দিতেন। এখানে যেমন একটি বিষয় জানা গেল যে নাফাস ফুঁক দেওয়া, যেটা বললাম যে ফুঁক দিতে এমন ভাবে যাতে থুথুর সামান্য কিছু অংশ যেন আসছে এরকম মনে হয়, যেমন অনেক সময় কথা বলতে গিয়ে বেরিয়ে আসে যেমন মনে হয়, তেমনি আরেকটি বিষয় জানা গেল যে অন্যের দম করার চাইতে নিজেকে নিজে দম করা সবচাইতে ভালো। যদি অন্যের দম করা জায়েজ রয়েছে এবং সুন্নত দ্বারা প্রমাণিত, কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে নিজে সৎ হওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, হালাল খাওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, হারাম থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করার চেষ্টা করেন, নিজে মুত্তাকি পরেজগার হওয়ার চেষ্টা করেন যথাসাধ্য, আর তার সাথে সাথে নিজের ওপর নিজেই দম করুন, নিজের ছেলে মেয়েদের ওপর নিজেই দম করুন, এর ওপর আপনি অভ্যস্ত হন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কি করতেন, ইয়ানফুসু আলা নফসিহি মারাজ, নবী করিম যে কোনো অসুখে নিজের ওপর দম করতেন, বিশেষ করে যেই অসুস্থতাই তিনি ইন্তেকাল করেছেন, আল্লাযী মাতা ফিহি, আল্লাযী মাতা ফিহি, মাতা মানে কি, মাতা মানে মারা গেছেন না, মাতা ইয়ামুতু মাউতান, আরবি ভাষা বুঝনেওয়ালা মৌলী সাহেবদেরকে বলছি, বিদাতিদের বেরেলভীদের বলছি, আরো যেসব ভাইরা বেরেলভি ছাড়া তাদের সাথে ইখতিলাফ রাখে কিন্তু বলে হায়াতুন নবী, আমাদের শেখুল হাদিস সাহেব হায়াতুন নবী বলে বসে আছে বুখারী তর্জমা করতে গিয়ে ভূমিকাতে, আমাদের মানে এক শ্রেণীর লোকদের শেখুল হাদিস কিন্তু কখনো শেখুল হাদিস হতে পারে না, ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিসের তর্জমা করছে আর তাকে এটা নজরে আসে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে হাজার হাজার সাহাবাই কেরামরা খোদ নবী সাল্লামের বিবিগণ বলছেন মাতা ফিল মারাজ আল্লাযী মাতা ফিহি, যাতে তার মত হয়েছিল মারা গিয়েছিলেন তারপরে হায়াতুন নবী কি করে হইতে পারে, তাহলে কি করে সেই ব্যক্তি শাইখুল হাদিস হতে পারে, কখনো হতে পারে না, যে ব্যক্তি বলবে নবী সাল্লাম জীবিত আছেন, শিরিক করল সেই ব্যক্তি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই সবসময় তিনি জীবিত, তিনি সর্বদাই জীবিত চিরঞ্জীব তিনি, আর যদি বলেন নবী সাল্লাম বেঁচে আছেন তাহলে আল্লাহ পাকের সমতুল্য সমকক্ষ করে দিন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের কেউ কুফু নেই, আল্লাহ পাকের কেউ সমকক্ষ সমতুল্য নেই, আল্লাহকে হাই বলবেন আর নবীকে হাই বলবেন, আপনার জিলানিকে হাই বলবেন, জিলানিকে বলবেন যে কবর থেকে মদত করতে উদ্ধার করতে পারে, আপনি মুশরিক হয়ে যাবেন, তৌহিদে আপনার বিশ্বাস নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো নবী করিম সাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন তা শুনে আবার বলছি, আল্লাযী মাতা ফিহি, আমি বহু হাদিস এরকম শুনিয়েছি, আমার একটা আলোচনা এর আগে আছে ওয়াফাতে রাসূলের উপর, বিল মুআউযাত, কি দিয়ে তিনি ফুঁক দিতেন, মুআউযাত পড়ে, মুআউযাত এখানে বলা হয়েছে, মুআউযাত তাইন যদি বলা হয় দুইটি মুআউযা মানে দুইটি এমন সুরা যেই সুরা দিয়ে আল্লাহর আশ্রয় রাখা হয়, তাহলে কোন সুরাকে উদ্দেশ্য করা হয়, সুরায়ে ফালাক এবং সুরায়ে নাস, মুআউযাত তাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, আউযু আউযু করে আছে, সেই জন্য এই দুটির নাম হচ্ছে মুআউযা তাইন, সুরা তাইনে মুআউযা তাইন, এমন সুরা যেই সুরা দিয়ে আল্লাহ পাকের স্মরণে বা আল্লাহ পাকের আশ্রয় রাখা হয়। আর মুআউযাত যখন বহু বচন বলা হয়েছে, ওলামারা বলেছেন সুরা ইখলাস ওতে সামিল করে নেন, কারণ সুরা ইখলাসে যদি কুল আউযু শব্দ নেই কিন্তু যেহেতু তৌহিদ তাতে রয়েছে, পুরো কোরআনের কারিমের এক তৃতীয়াংশ এই জন্য বলা হয়েছে, কোরআনের কারিমের একটি বিষয়বস্তু হচ্ছে টপিক্স হচ্ছে তৌহিদ, সেটি এই সুরা ইখলাসে আছে, কোরআনে কারিমের আরেকটি বিষয়বস্তু হচ্ছে আর কিসসা কাহিনী, ঠিক আছে ঘটনা বলি, আর কোরআনে কারিমের আরেকটি দিক হচ্ছে ইবাদত, তো এতে তৌহিদ রয়েছে, এটাকে নেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযাত দিয়ে কি করতেন, ফুঁক দিতেন, ফালাম্মা সাকুলা, অত্যন্ত যখন ভারাক্রান্ত হয়ে গেলেন অসুখে, কুন্তু আনফুসু, আর হাত উঠছে না, দম করতে পারছেন না, নিস্তেজ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন মা আয়েশা কুন্তু আনফুসু আলাইহি বিহিন্নায়, এই সুরাগুলি মুআউযাত সুরাগুলি পড়ে আমি তার উপর ফুঁক দিতাম, আমি ফুঁক দিতাম, কারণ তিনি আর নিজে দম করতে পারছেন না, ফুঁক দিতে পারছেন না, ও আমসাহ বিয়াদে নাফসিহি লিবারাকাতিহা, ফুঁক দিতাম আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে তার শরীরে হাত বুলাইতাম, কেন ফুঁক দিলেন মা আয়েশা, যখন নিজে ফুঁক দিয়ে নিজে হাত ফিরাবেন না, তিনি না হাত ফিরিয়ে তার হাত না ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলিকে ধরে আবার গায়ে হাত ফিরাতেন, কি জন্য বলছেন তিনি লেবারাকাতে হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের কারণে, কারণ আমার হাতে ওই বরকত নেই যে আমার হাত ফিরাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতে পারছেন না, আমি দম করে পড়ে দিতাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত তাঁর শরীরে ফিরাইত। ফাসআলতু যুহরি, প্রখ্যাত তাবেঈ যুহরিকে জিজ্ঞাসা করলেন তার ছাত্র, কাইফা ইয়ানফুসু, বা কাইফা ইয়ানফুসু, কেমন করে ফুঁক দিত? কালা কানা ইয়ানফুসু আলা ইয়াদাইহি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত নিয়ে হাত বুলাইতেন, তাহলে ফুঁক দেওয়ার তরিকাটা কেমন হইত? বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে ধরতেন, আর ধরার পরে দোয়া পড়ে, মানে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস পড়ে, মাওয়াজাত পড়ে ফুঁক দিতেন। কার হাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ফুঁক দেওয়া হলো, ওই হাত দুটো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহেতে ফিরিয়ে দিতেন। বলছেন কানে আনফুসু আলা ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে ফুঁক দিতেন, সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে তা বুলিয়ে দিতেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু তার মৃত্যুসজ্জায় যে যখন ছিলেন তখনকার ব্যাধির কথাই নয়, বরং আমভাবে একটি হাদিস বর্ণনা করেছে, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, আল্লামা হাসান আল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু ফির রুকিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঝাড়ফুঁক করতেন, শুধু ঝাড়ফুঁক না, তার সাথে সাথে দম করতেন, ফুঁক দিতেন, মানে শুধু দোয়া পড়তেন না, বরং রুকিয়া বলা হয় পড়াকে, তার সাথে সাথে তিনি ইয়ানফুসু মানে ফুঁক দিতেন। তাহলে ফুঁক দেওয়া, এর আগে বলেছি যে সুন্নত, এটা বেশি ভালো। কিন্তু কেউ যদি ফুঁক না দেয় দোয়া করে, যেমন একটা রোগীকে দেখতে গেছেন আপনি, আমরা অনেক রোগীকে দেখতে যা হাসপাতালে দেখতে গেছেন, অথবা কারো বাড়িতে দেখতে গেছেন, দিয়ে পড়লেন আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক পড়লেন, অথবা বললেন আজহিবিল বাস, সাতবার পড়া এটি হাদিস রয়েছে, আর পড়লেন আজহিবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা, পড়লেন লা বাসাতা হুরুন ইনশাআল্লাহ, এসব পড়লেন আর চলে আসলেন। আপনি সন্ন্যতার আমল করলেন, কিন্তু এর চাইতে ভালো হইত যদি আপনি এই দোয়াগুলি পড়ে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক পড়ে ফুঁক দিতেন, দম করতেন, এটা বেশি ভালো হইত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পড়ার সাথে সাথে ফুঁক দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দম করতে আসতেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআন সুন্নায় দম করার বড় গুরুত্ব রয়েছে, এবং এটাকে একেবারে এর গুরুত্ব কমিয়ে দেবেন না। কারণ এক শ্রেণীর লোকেরা দুনিয়ার দিকে এমন ঝুঁকে গেছে যে যে কোনো ক্ষেত্রে মনে করে যে না, ওর ট্যাবলেটের চিকিৎসা আছে, ওর ক্যাপসুলের চিকিৎসা আছে, কিন্তু কোরআন সুন্নাতে তার দৈহিক চিকিৎসা আছে, একথা চিন্তাই করে না। অথচ শুরুতে আমি বলেছি যেসব ভাইরা পরে এসছেন তাদের অবগতির জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে শেফা বলেছেন, তাতে অন্তরেরও শেফা রয়েছে এবং দেহেরও শেফা রয়েছে। আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাকাইত, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। বলছেন এসে ইশতাকাইত মানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। ফাকালা নাম, হ্যাঁ আমি অসুস্থ আজকে। কালা কাল, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, আল্লাহর নামে আপনাকে আমি দম করছি, আল্লাহর নামে। তাই আল্লাহর নাম যে নিলেন, এটি দম করা, এটি হল দোয়া। এই জন্য জিকিরুল্লাহর সাথে আল্লাহর নামের সাথে দম করতে হবে। যদি আপনার ভাষাই করেন, একটি কথা আর বলেন এর সাথে, হয়তো আপনি আরবি ভাষায় জানেন না, কোরআন আয়াত দোয়া দুই একটা জানা ছিল পড়লেন, তারপরে আল্লাহ তুমি এই রুগীকে শেফা দান করো, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তোমার নাম নিয়ে বলছি তুমি ভালো করে দাও, ফুঁক দিলেন, তাহলে জায়েজ। কারণ অর্থ বুঝতে পারছেন এবং তাতে আল্লাহর নাম নিয়েছেন, সুতরাং সেটা জায়েজ। আল্লাহর নাম নিয়ে আমি দম করছি, মিনকুল্লে শাইইন ইউযিকা, এমন প্রত্যেক ব্যাধি বা কষ্টদায়ক বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক চক্ষু থেকে আপনাকে রক্ষা করার জন্য, আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে শেফা দান করুন, বিসমিল্লাহ আরকিক, আল্লাহর নাম নিয়ে আবার আপনাকে দম করছি। রওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস। আর একটি সহিহ বুখারী হাদিস রয়েছে এ মর্মে, মানে দোয়া, যে দোয়া পড়ে আপনি দম করবেন, এর আগে দোয়াটি যদি উল্লেখ করেছি, প্রখ্যাত তাবি আব্দুল আজিজ এবং সাবেদ আল বুনানি দুইজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে সাবেদ বলছেন, ইয়া আবু হামজা, হে আবু হামজা, আনাস বিন মালিকের উপনাম কুনিয়ত ছিল আবু হামজা, ফাকালা আনাস, আবু হামজা ইশতাকাইত, আবু হামজা আনাস অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন, বলছেন আমি অসুস্থ হয়ে পড়েছি। ছাত্র বলছে ওস্তাদ কে আনাস বিন মালিক সাহাবিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি অসুস্থ হয়ে গেছি। আনাস বললেন আল্লাহ আর কি কাবে রুকিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে দম করতেন তেমন ভাবে দম করে দেব, তেমন ভাবে আপনার উপর দোয়া পড়ে দেব? কালা ভালা অবশ্যই, কেন পড়বেন না, আপনি পড়ে দেন, সেই জন্য তো বললাম যে আমি অসুস্থ। কাল আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ তুমি সমস্ত মানুষের রব প্রতিপালক, মুজহিব আল বাস মানে ব্যাধি দূরকারী, ইশফি আল্লাহ তুমি শেফা দান, আরোগ্য দান করো, আন্তা শাফি তুমি শেফা দানকারী, লা শাফিয়া ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ শাফি নেই, আরোগ্যদাতা নেই, শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দান করো যার পরে কোন ব্যাধি যেন অবশিষ্ট না থাকে। সামান্য পার্থক্যের সাথে অন্য রয়াত রয়েছে আল্লাহুম্মা আজহিবিল বাস রাব্বান্নাস ইশফা আন্তা শাফি লা শেফা ইশফা আন্তা শাফি লা শেফা ইল্লা শেফাউকা, এখানে হচ্ছে লা শাফিয়া ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ শাফি নেই। সুতরাং যেইভাবে হাদিসগুলো এসে, এই হাদিসটিও বুখারীতে রয়েছে, তো এইভাবেও বলা যেতে পারে। এই ছিল ঝাড়ফুঁক সম্পর্কে বেশ কিছু আলোচনা। আর তারপরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, তা হচ্ছে ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া, ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া। এই ক্ষেত্রে কোন মাজহাবের ইখতিলাফ নেই যে পারিশ্রমিক নেওয়া যাবে, কিন্তু যাতে এই ঝাড়ফুঁককে পেশা না বানিয়ে নেয়, এই শর্তে অধিকাংশই ঝাড়ফুঁক করার লোকেরা কেটে যাবে। এখানকার ওলামায়েকের আমরা সমস্ত ওলামায়েকের উল্লেখ করেছেন কিতাবু তাওহীদের বিভিন্ন ব্যাখ্যাতে, যে একে পেশা হিসাবে গ্রহণ করা আর তার কোন চাকরি নেই, ব্যবসা নেই, কোন ডিউটি নেই, ডিউটি হচ্ছে দম করা, ফুঁক দেওয়া আর ওর ওপর পয়সা নেওয়া, এটি জায়েজ নয়। কেন? তারা বলছেন লাম ইয়াফআলুহু সালাফ, সালাফে সোয়ালিন সাহাবাই কেরামের জামানা থেকে, সাহাবাই কেরাম তাবেঈন, তাবা তাবেঈন আইম্মা কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি, কোন আইম্মা কেরাম তারা করেনি স্বর্ণযুগে, যে কোন একজন ইমাম দেখান সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু, কোন একজন সাহাবি অথবা কোন একজন প্রখ্যাত তাবেঈ অথবা কোন একজন আইম্মা কেরামদের কোন ইমাম, যে তারা একে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন, যে আমার কাজ হচ্ছে শুধু দম করা, দম করব, শত শত লোক লাইন লাগিয়ে আছে, সবার কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা যা নেব ফুক দিচ্ছি আর পয়সা নিচ্ছি, এই পেশা কেউ ধরেননি। সুতরাং এটি একটি বিদআত, জায়েজ নয়। তবে বিনা পেশায় কখনো দম করল আর তাতে দিয়ে দিল অথবা নিয়ে নিল প্রয়োজন, দেখছে যে আমার প্রয়োজন রয়েছে, অভাব রয়েছে, সুতরাং নিল, এমনকি কখনো যদি চেয়েও নাই, সহিহ বুখারী শরীফের যে বড় একটি হাদিস রয়েছে সূরা ফাতিহার, ফাতিহা দিয়ে এলাজ করা সাহাবায়ে কেরামদের যে আমল সম্পর্কে, সময় শেষ হতে যাচ্ছে, শুধু সংক্ষেপে ওই হাদিসের দিকে ইঙ্গিত করছি। সেই জন্য কখনো যদি কেউ করে প্রয়োজনের তাগিদে চেয়ে নেয় অথবা চেয়ে নিল না দিয়ে দিল, তাহলে তার জন্য জায়েজ, এই ক্ষেত্রে কোন ইখতিলাফ নেই আইম্মা কেরামদের মধ্যে। হাদিস খুব বড়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে 30 জন সাহাবি যাচ্ছিলেন কোন জায়গায় সফর করে, আর রাস্তায় একটি গ্রাম পড়ল, ওই গ্রামের লোকদের কাছে বলা হইল, তারা দরখাস্ত করলো যে আমাদের কিছু খাবার দাও, খুব অভাব হয়েছে, খেতে দিল না তারা, হয়তো তারা মুশরিক ছিল, মুশরিকই ছিল তারা। কিছুক্ষণ পরে তাদেরই যে সর্দার ওই গ্রামের, তখনকার তো আপনার গোত্রীয় নেতৃত্ব ছিল, তখন আর এরকম কোন শাসন ব্যবস্থা ছিল না, গোত্রীয় নেতৃত্ব, তাদের গোত্রের যে নেতা সর্দার তাকে দংশন করেছে সাপে বা বিছুতে, অনেক চেষ্টা করলো কিন্তু তার বিষ নামাতে পারল না। তখন তাদের কেউ কেউ বললো আতাই তো হাওলাই রাহাত, এই লোকগুলি যে চলে গেল, এই লোকগুলিকে দেখে খুব ফেরেস্তা ফেরেস্তা লাগছে, খুব ভালো মানুষ, দেখি এদের মধ্যে যদি কেউ করতে পারে চেষ্টা করে দেখি, এদেরকে বলে দেখি। তারপরে তার আসলে আসার পর বলে আইয়াহার রাহাত ইন্না সাইয়াদানা লোদেগা, আমাদের যে সর্দার একে দংশন করেছে, ফাসা আইন আল্লাহ বেকুল্লে, অনেক চেষ্টা করলাম ভালো করতে পারলাম না কোন রকম, তোমাদের মধ্যে কি কেউ আছে, ফাহাল ইন্দাকুম আহাদুম মিনকুম শাইউন, কেউ কিছু করতে পারবে, ইলাজ করতে পারবে? ফাকালা বাযুহুম নাম ওয়াল্লাহি ইন্নী লারাক, আমি দম করব, অভাব ছিল আর ভাবছে দম করব, কিন্তু শর্ত ওয়ালাকিন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লাকাদ ইস্তাযাফনাকুম, তোমাদের গ্রামে গিয়েছিলাম আর আমরা অত্যন্ত খিদাই ছিলাম, তোমাদেরকে বলেছিলাম কিছু খেতে দাও, তোমরা খেতে দাওনি, আমাদের সাহাবায়ে কেরামের দল খেতে দাওনি, সুতরাং ফামা আনা বিরাকিন লাকু হাত্তা তাজআলু লানা জুলান, আমাদের কি দিবে দাও বলো, আগে শর্ত করো কি দিবে, আমাদের অভাব দূর হোক আর তোমাদের কাজ হোক, তাহলে করব। তারপরে বকরির ওপর চুক্তি হলো যে বকরি নেব। অন্য হাদিস এখানে বলেছে কাতিম মিনাল গানাম, মানে এক পাল বকরির চুক্তি হইল। অন্য হাদিস যে 30 জন ছিল তারা 30 জন বলে আমার 30 জনের 30টা বকরি চাই, 30 জন 30টা বকরি চাই। ফান্তা লাকা চললো ফাজা আল্লাহ ইয়াতফুলো মানে ফুঁক দেওয়া, থুতুর সাথে ফুঁক দেওয়া শুরু করলো। দম করা ওয়াকরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কিছু না, আলহামদুল সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়াল দালিন পর্যন্ত। হাত্তা লাকা আন্নামা নশিতা মিন ইকাল, এমন দ্রুত ভালো হয়ে গেল এবং বিষ নেমে গেল যে মনে হচ্ছে যে রশি দিয়ে বাঁধা ছিল লোকটি আর রশি খুলে দেওয়া চটচটে দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি ভালো হয়ে গেল আল্লাহর খাস রহমত এবং কোরআনে কেরিমের বরকত। ফান্তালাকা ইয়ামশি মা বিহি কালবা, কোনো অসুখ নাই মনে হচ্ছে লোকটিকে। তারপরে তারা ওইসব নিল, নেওয়ার পরে তাদের কেউ বলতে লাগলো যে আমরা তো নিয়ে নিলাম কিন্তু মাসলা তো জানা নেই, পেটের দায়ে নিয়ে নিলাম আর এরা ওই রকমই আমাদের খেতে দেয়নি তাই চেয়েও নিলাম, কিন্তু জায়েজ কি জায়েজ না আল্লাহ নবীকে জিজ্ঞাসা না করলে আমরা কেউ ভাগ করবো না, চলো নবী সাল্লামকে এসে তারা জিজ্ঞাসা করল, বললেন যে ফাকাদিমু আলা রাসূলিল্লাহ ফাযাকারুলাহু, আল্লাহ নবীর সামনে এই বিষয় উল্লেখ করলো। ফাকাল ওয়া মা ইউদরিক আন্নাহা রুকিয়া, তোমরা জানলি কি করে যে সূরা ফাতিহা আবার ইলাজ, সূরা ফাতিহা সূরাতুর রুকিয়া এই দিয়ে ঝাড়ফুঁক করা যায়। আসাবতুম, তোমরা ঠিক করেছো। ইকসামু, তোমরা ভাগ করে না। ওয়াদরে বলি মা কুম বিসাহমিন, তোমাদের যদি সন্দেহ হয় তো তোমাদের সাথে আমারও একটা ভাগ রাখো। নবী সাল্লাম এই জন্য বলেননি যে আমার ভাগ হোক পার্থিব উদ্দেশ্য নয়, বরং অনেক সময় তাদের মনে যাতে শান্তি আস্থা আসে যে না, অনেক সময় বলা হয় খেয়ে নেন খেয়ে নেন, যদি আমি না খাই আর যদি খেয়ে নেন খেয়ে নেন তো দ্বিধানন্দ কমে কি জানি বাসি মাসি হয়তো আছে, সেই জন্য শেখ খাচ্ছেন না আমাদেরকে শুধু খেতে বলছে, কিন্তু আমিও যদি শান্তি খেতে লাগি সবাই শুরু করবেন তাই না। তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো নিবে নিবে, আমার একটা ভাগ রেখে দাও তাতে, যাতে করে হালাল হয় কোনো সন্দেহ না থাকে। কিন্তু পেশাদার তারা ছিলেন না, এই জন্য ওলামা ইকরাম এই ক্ষেত্রে বলেছেন যে নেওয়া যেতে পারে কিন্তু ওয়াইত্তখাযুহা মেহনাতান ইয়াতাফাররাগুলাহা বিদআতুন লাম ইয়াকুন মিন ফালিস সালাফ, এটাকে পেশা হিসেবে গ্রহণ করা, ঝাড়ফুঁক করা, দম করা আপনার পেশা আর তার উপর পয়সা নিচ্ছেন তাহলে দম করে দিচ্ছেন না হলে দেবেন না, এটি বিদআত সালাফে সালেহিনরা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সুন্নত মোতাবেক আমাদেরকে ঝাড়ফুঁক করা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের প্রতি আমল করা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক শিরকি এবং বিদআতি ঝাড়ফুঁক থেকে আমাদেরকে বেঁচে থাকার, আমাদের পরিবার ছেলেমেয়েদেরকে বাঁচিয়ে রাখার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় যথেষ্ট হয়ে গেছে, আর না হলে আপনাদের সামনে একটি কিতাব নিয়েছিলাম তাতে বেশ কিছু ঝাড়ফুঁকের আয়াত এবং দোয়া রয়েছে, হয়তো উল্লেখ করতাম, তবে ইনশাআল্লাহ তাআলা হয়তো আগামীতে সেগুলি কোন একটা আলোচনায় পেশ করে দেব, আর মনে হয় ভালো হবে আজকে আর লম্বা না করে, এতেই যথেষ্ট। ঝাড়ফুঁক সম্পর্কে ওলামারা বলেছেন ঝাড়ফুঁক চার প্রকার, কোরআনে করিম দিয়ে আলোচনায় আমার চলে এসছে, আর যদি সামান্য কিছু না আসে তাহলে তা এতে চলে আসবে। কালামুল্লাহ দিয়ে ঝাড়ফুঁক, আল্লাহর নাম আসমায়ে হুসনা দিয়ে, আল্লাহ যে 99টি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুঁক করা, এটি হচ্ছে মুস্তাহাব, জায়েজ ও মুস্তাহাব। দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুঁক এর সাথে দোয়া এ মাসুরা দিয়ে, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে দোয়া এসেছে, দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক। তৃতীয় রকমের ঝাড়ফুঁক দোয়া এ মাসুরা নয়, কোরআনেও নেই, কোরআন আয়াত নয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসও নেই, কিন্তু এমনি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হচ্ছে, তাহলে সেটাও জায়েজ। তিন নম্বর, চার নম্বর ঝাড়ফুঁক যা জায়েজ নাই, এবং এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, চার নম্বরটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যেটা না জায়েজ সেটা হচ্ছে মা কানা বেমা লায়ু কালো মানাহ, যার অর্থ বোঝা যায় না, কি পড়ে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না, সেটা জায়েজ নাই। যেমন জাহিলিয়াতের যুগে অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র, হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল, সে মারা গেছে, আল্লাহ পাক যেন মাফ করে, হয়তো জাহিলি জামানে সে করেছিল, তবে অবশ্য করে নিয়েছে, মন্ত্রের বই তাতে দেবী দেবতার নাম ভরা, এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতেই একদিন দাওয়াত করেছিল, অনেকদিন আগের ঘটনা, আমি পড়ে দেখেছি দেশে একবার সব শিরক আর কুফরি ভরা। তো এইরকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না, অথবা অর্থ বোঝা গেলে তাতে শিরক রয়েছে, আর সেগুলি হয় অর্থ বোঝা যায় না সেটাও জায়েজ নয়, আর অর্থ বোঝা যাচ্ছে আর শিরক আছে, অথবা কারো মাধ্যম দেওয়া হয়েছে বিদআত আছে, সেগুলি জায়েজ নয়। তাহলে বোঝা গেল যে কোরআনে করিম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো, আর আরবরা আরবি ভাষা দিয়ে করবে কারণ অন্য ভাষা বুঝে না, সুতরাং অন্য ভাষা দিয়ে তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ নয়। আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি, যদি দেখা যায় যে আমাদের ভাষায় আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোন রকমের শিখ নেই বরং আল্লাহর নাম আছে, তাহলে জায়েজ আছে। আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে, কি তাহলে এতে আল্লাহর নাম নেই, কোরআন হাদিসের কোন দোয়া নয়, তাহলে নিশ্চয় তাতে সন্দেহ আছে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে আরেকটি শর্তের কথা মনে রাখতে হবে, ঝাড়ফুঁক করার সময় যে করবে সেও এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপনজনকে করা হবে তারাও যাতে করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ এবং তাসির প্রতিক্রিয়া কিসের, কোরআনুল করিমের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়ার তাসির প্রতিক্রিয়া আমি যদি দম করি আমারও নয়। হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার, অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আসে তারা মনে করে যে এটা অমুক শেখের অমুক আলেমের তাসির, তাহলে এটা শিরক জায়েজ নয়। কখনো মনে করবেন না যে কোন ব্যক্তির তাসির হইতে পারে, সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাক রব্বুল কালামের তাসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে দোয়া রয়েছে তার তাসির মানে প্রতিক্রিয়া। সুতরাং এই এতেকাদ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্যদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং প্রতিক্রিয়া যে রয়েছে ফল রয়েছে একমাত্র কোরআনী করিমের আয়াতের অথবা নবী করিম সাল্লামের হাদিসে বর্ণিত দোয়ার, অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে নেওয়া হয়েছে সেই জন্য তার তাসির হয়েছে। কখনো কোন ব্যক্তির তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকওয়া পরিষ্কারের মাধ্যমে হয়েছে, এসব মনে করবেন না। আল্লাহ পাক একমাত্র শেফা দিন, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঝাড়ফুঁক সম্পর্কে হ্যাঁ বলেন, এক ভাই লিখেছেন যে আমার এলাকায় এক হাফেজ মাদ্রাসার প্রিন্সিপাল, সে বলেছে শোয়ার সময় বুকের উপর শাহাদত আঙুল ধরা যদি ওমর লিখে শোয় তাহলে তার স্বপ্নদোষ হবে না এবং তাহার অপরীক্ষিত শরীয়তের বিধান কি। প্রশ্ন আশা করে শুনেছেন, আবার বলছি যে কোন এক প্রিন্সিপাল বলেছে মাদ্রাসার যে শোয়ার সময় যদি কেউ বুকের উপর ওমর লিখে শোয় তাহলে স্বপ্নদোষ হবে না, এটি জায়েজ নয়, হারাম। প্রথম কথা, তার সর্বনিম্ন হুকুম হচ্ছে বিদআত। ওমার নাম লিখল মানে আল্লাহ পাকের আশ্রয় নিল নাকি, না আল্লাহ ছাড়া অন্য কারো আশ্রয় নিল, সুতরাং এটি শুধু বিদআত নয় বরং শিরক। সুতরাং এই করবেন না, কেউ ওমারের নাম লিখবে, কেউ আলীর নাম লিখবে, কেউ হাসান হোসেনের নাম লিখবে, কেউ পাঁচে পঞ্চাতন লিখবে, আলী ফাতেমা হাসান হোসেন, আমাদের দেশের ক্যালেন্ডারগুলিতে লিখা থাকে আলী ফাতেমা হাসান হোসেন, পাঁচে পঞ্চাতন শিয়া রাফেজিদের শিরকি কুফুরি মতবাদ ঢোকা আছে, আর কেউ অন্য নাম লিখবে। তারপর আমাদের দেশের লোকেরা আসাবে কাহাপের ওই কুকুর আর ওই যে সাতজন তাদের নাম লিখে, এইসব শিরকি এবং বিদাতি আমল আছে, এগুলি সব জায়েজ নয়। তারপরে আমাদের দেশে যদি গরুর পায়ে পোকা হইত তাহলে এলাকার সাতজন সুদখোরের নাম লিখতে হবে, জানা আছে না যে তাবিজ করতে হবে, শুনেছেন এগুলো? হ্যাঁ, অনেকে শুনেছেন। এইরকম বহু শিরকি কুফুরির রাস্তা খুলে যাবে, এগুলি হচ্ছে শিরকি কুফুরির রাস্তা। যেগুলি করা হবে সেগুলি বলা হল কোরআন অথবা হাদিসের দোয়া অথবা আল্লাহর নাম যাতে রয়েছে আর এবং তার অর্থ বুঝতে পারছেন। কেউ যদি কোরআনের সূরা অথবা হাদিস দ্বারা ঝাড়ফুঁক করে তাহলে কি তার জন্য পবিত্রতা বা ওযু করা পূর্ব শর্ত রয়েছে কিনা? যে ফুঁক দিবে তার আদব সম্পর্কে আলোচনা, যেহেতু আমাদের এগুলি আলোচনা নিয়ে আসা সম্ভব হল না এক ঘন্টার মধ্যে, এক ঘন্টার বেশি হয়ে গেছে আজকে, তো ওর জন্য মুস্তাহাব অজীব নয়, তবে মুস্তাহাব হচ্ছে যে সে তাহারাতে থাকবে, অজু অবস্থায় থাকবে, এবং মুস্তাহাব হচ্ছে যে কিবলামুখী থাকবে, যে ব্যক্তি দম করবে। এগুলি হচ্ছে মুস্তাহাব কাজ, ভালো কাজ, যা এই কিতাবে লেখক উল্লেখ করেছেন। যে কাবা শরীফে যে কাপড় লাগানো আছে তা কি ব্যবহার করা যাবে কিনা, অথবা তার কোন অংশ তাবিজ করে ব্যবহার করা যাবে কিনা? না, করা যাবে না। কাবা শরীফে যে কাপড় গেলাফ লাগানো আছে, হাজিরে আসাদ ছাড়া অন্য কাবার কোন দেয়াল ছুয়াই যেখানে বিদাত, তাহলে ওই কাপড় নিয়ে যে আপনি তাতে চিকিৎসা করবেন, এগুলি বিদাত। তাবিজ করা হলে শিরক, এগুলি আত্মায় শিরক, তাবিজ সম্পর্কে নবী বলেছেন শিরক। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনের আয়াত পাত্রে লিখল পেয়ালাতে জাফরান দিয়ে অথবা কিছু দিয়ে লিখে, জাফরানের যেহেতু বড় কথা হয়েছে জাফরান দিয়ে লিখে অনেকে, লিখার পরে সেটা পানি দিয়ে ধুয়ে খাওয়া, এই ক্ষেত্রে কোন কোরআন হাদিসের দলিল নেই, তবে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি জায়েজ বলেছেন। তো এই জন্য কিছু ওলামারা এখানে জায়েজ বলে, বাকি এই ক্ষেত্রে বেঁচে থাকাই ভালো, বেঁচে থাকাই ভালো, আল্লাহ আলম। জি। তবে কোরআন সুন্নার আলেম ছিলেন ইমাম রহমতুল্লাহ আলাই, তিনি শিরকে শিরক বিদাত কি বিদাত জানতেন, এবং তিনি ওই আলেমদের মধ্যে কান না যাদের মধ্যে বিদাতের মিক্স ছিল এমন নয়, আর তিনি জায়েজ বলেছেন, এই জন্য অনেক আলেমরা এটাকে করেছে জায়েজ, কিন্তু এর কোন দলিল পাওয়া যায় না, সালাফ পাওয়া যায় না। কোন হিন্দু খ্রিস্টান ডাক্তারের কাছে হতে পারে ওখান থেকে না হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পানিতে ডুবিয়ে দিয়ে যদি শেফা হয় তাহলে কোরআন আয়াত লিখে দিলে আর তারপরে পানিতে ধুইলে ওটাতে কেন হবে না, এখান থেকে ওইভাবে কেয়াস করেছেন হয়তো। আরেকটি প্রশ্ন, কোন হিন্দু ও খ্রিস্টান ডাক্তারের কাছে মুসলিম মহিলাদের চিকিৎসা নেওয়া জায়েজ আছে কি? পুরুষ না মহিলা ডাক্তার, মহিলা যদি মহিলা ডাক্তার হয়, মহিলা রোগী মহিলা ডাক্তারের কাছে যায়, প্রথম কথা মহিলা মুসলিম ডাক্তারের কাছে যাবে, এটা হচ্ছে শরীয়ত। যদি মহিলা রোগীর জন্য মহিলা মুসলিম ডাক্তার না পায় তো মহিলা অমুসলিম ডাক্তারের কাছে যাবে। দুই নম্বরে, যদি মহিলা অমুসলিম ডাক্তার না পায় মহিলা রোগীর জন্য, তাহলে মহিলাকে নিয়ে পুরুষ মুসলিম দিনদার ডাক্তারের কাছে যাবে, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি, যতটা খোলা প্রয়োজন যতটা দেখার প্রয়োজন ততটাই দেখবে সে। আর যদি তাও না হয় একবার কিছুই পাচ্ছে না, আর এইরকম সাধারণত হবে না, এরকম সাধারণত হবে না, ইল্লা মাশাআল্লাহ, যেসব দেশ যাওয়াই আসলে আর থাকায় বসবাস করাই জায়েজ নয় ওলামাদের ফতোয়া, সেসব দেশে থাকলে হইতে পারে যে যেখানে মহিলা ডাক্তার, কিন্তু সেখানেও মহিলা ডাক্তার যথেষ্ট আছে, মুসলিম হইলে মহিলা ডাক্তার আছে। যখন পাবেন না মহিলা ডাক্তার স্পেশালিস্ট এমন একটা সাবজেক্টের উপর আপনার প্রয়োজন, রোগ এমন সেখানে মহিলা মুসলিম ডাক্তার নেই, মহিলা অমুসলিম ডাক্তার নেই, পুরুষ মুসলিম ডাক্তারও নেই, তাহলে অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে শেষখানে জায়েজ হইতে পারে যান বাঁচানোর জন্য। কয় নম্বরে আসলো? চার নম্বরে। আরেকটি প্রশ্ন, গোসল করার পূর্বের ওযুতে নামাজ পড়া যাবে কিনা মহিলার ক্ষেত্রে? গোসল করার প্রথম ওযু করেছে, ওযু করার পরে যদি গোসল করি, লজ্জা স্থানে যদি সরাসরি হাত না যায় তাহলে ওযু আছে, সেই ওযু যথেষ্ট। কিন্তু যদি ওযু না করে থাকে আর গোসল করলো, শুধু আগে ওযু করেনি গোসল করলো, তাহলে এই গোসুলেই নামাজ পড়া যাবে না, কারণ তারতিব ফরজ, তারতিব গোসুলে থাকেনি। যদিও সে নিয়ত করে যে আমার গোসুলের অঙ্গগুলি তো ভিজেই গেল, সুতরাং এটা দিয়ে আমি গোসুল দিয়ে আমার ওযু সেরে নিলাম, নিয়ত তবুও হবে না, কারণ পাঁচ নম্বরে তারতিব ফরজ, অর্থাৎ যেইভাবে নবী সাল্লাম ধুয়েছেন ওই তারতিবে প্রথম মুখমণ্ডল আল্লাহ কোরআনে বলেছেন, আর তারপরে হাত বলেছেন, হাতে পানি পৌঁছাতে হবে, তারপরে মাথার মাসা করতে হবে, তারপরে পা ধুইতে হবে। একজন মানুষ যখন গোসল করে তখন মুখমণ্ডলে পানি যায় না, মাথায় পানি ডালে হয়তো তাহলে মাথায় আগে চলে গেল, মাসা তিন নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন, সুতরাং তারতিবের খেলাফ হওয়ার জন্য উজু হবে না গোসলের দ্বারা, এটি হচ্ছে সঠিক। জি, বিশ্ব ইস্তেমায় বিয়ের ব্যবস্থা করা হয়েছে, যদিও মানে যৌতুকবিহীন, ভালো কথা, যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে, এটা নেকির কাজ, এর সাথে আমরা একমত, যে কোনো জায়গায় হোক না কেন, সে বিশ্ব ইজতেমাতে হোক, জামাত ইসলামের ইজতেমাতে হোক, আর আওয়ামী লীগের ইজতেমাতে হোক, আর বিএনপির ইজতেমাতে হোক, এমনকি যে কোনো জায়গায় হোক না কেন, যদি নেকির কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হিলফুল ফুজুল যখন হয়েছিল, মানে নির্যাতিতদের সহযোগিতা করতে হবে, মক্কায় মিটিং হল, নবী সাল্লাম বলে আমি প্রথমে, যারা মুসলিম নির্যাতিত সমাজের দুর্গত তাদের হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, এই ক্ষেত্রে যখন মিটিং হলো মক্কার মুশরিকরা মিটিং করলো, নবী হওয়ার আগে নবী সাল্লাম বলেছেন আমি প্রথম নম্বরে এতে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোন দ্বিমত নেই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবলিগ ভাইরা করছেন এতে কোন দ্বিমত নেই, কিন্তু ফাজাইল আমল পড়তে হবে যাতে শিরক বিদাত আছে, হ্যাঁ এখানে শিরক বিদাত ছেড়ে দিন আল্লাহর ওয়াস্তে। তো যতটুকু ভালো কাজ আছে তার সাথে আমরা উম্মতে মুসলিমা সবাই এক, মুসলিম ভাই বোনদের সাথে, কিন্তু যেখানে বিদাত আছে, যেখানে শিরক আছে, আমরা শিরক বিদাতের ক্ষেত্রে কোন সমঝোতায় বিশ্বাসী নই, বৃহৎ কোন স্বার্থ নেই শিরক বিদাত দূর করা ছাড়া, শিরক বিদাত দূর করা, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে বৃহৎ স্বার্থ, এর চাইতে বড় বৃহৎ স্বার্থ আর কিছু নেই। জি, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالله خير حافظا وهو أرحم الراحمين মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মুমিন মুমিনাতদের সৎকর্মশীলদের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক পিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কোরআনুল করিম দিয়ে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আজকার এবং দোয়া দিয়ে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী। গত সপ্তাহে আমাদের বিষয়বস্তু ছিল ঝাড়ফুঁক সম্পর্কে, ঝাড়ফুঁকের হুকুম আহকাম মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে ঝাড়ফুঁক বাস্তবে করার জন্য কোরআনে কারিমের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দোয়া গুলি আলোচনা আর প্রয়োজন রয়েছে, যা অনেক ভাইদের পরামর্শ, যার ফলে আজকেও বাকি অংশটুকু অর্থাৎ কোরআনে কারিমের কোন কোন আয়াতগুলো দিয়ে আপনি দম করবেন নিজের শরীরে অথবা নিজের পরিবার ছেলে মেয়েদের বা পঞ্জনদের অথবা কোন মুসলিমের কোন মানুষের ওপর দম করবেন, এ সম্পর্কে এই আয়াত এবং হাদিসগুলি সংক্ষেপে পেশ করার চেষ্টা করব বা আয়াত নম্বরগুলি বলে দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকে কোরআনী আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়াগুলি দিয়ে যদি মুখস্থ থাকে অথবা দেখে ঝাড়ফুঁক করতে পারে, দম করতে পারে। কারণ ঝাড়ফুঁক এবং দম সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা যে এটি একটি পেশা, এবং যারা এই পেশার অভ্যস্ত, এই পেশা সম্পর্কে পণ্ডিত, সে শিরক দিয়ে করুক আর বিদাত দিয়ে করুক আর সন্ন্যত মোতাবেক করুক আর সন্ন্যত মোতাবেক ঝাড়ফুঁক করার লোকের অত্যন্ত অভাব, অধিকাংশই বিদাতি অথবা শিরকের আশ্রয় নিয়ে থাকে লোকেরা, মনে করে যে ওদের পেশা, ওরাই শুধু করতে পারবে। না, আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকে নিজে নিজে দম করার, ঝাড়ফুঁক করার চেষ্টা করবে, নিজের উপর, নিজের পরিবার পরিজন, যে কোনো মুসলিম ভাইয়ের উপর, যে কোনো মানুষের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 64-তে ইরশাদ করছেন, ফাল্লাহু খায়রুন হাফেজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হেফাজতকারী। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার হেফাজতের চেষ্টা করে, তার সুরক্ষার চেষ্টা করে, বিশেষ করে শক্তিশালী দুর্বলের হেফাজতের চেষ্টা করে, অভিভাবক তার অধীনস্থদের হেফাজতের চেষ্টা করে। এই জন্য দেখা যায় বাবা মা প্রাণ চেষ্টা করে নিজের ছেলে মেয়েদের হেফাজতে রাখার, সুরক্ষিত রাখার, নিরাপদ রাখার চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুনা বলছেন যে যতই মানুষ চেষ্টা করুক হেফাজতে রাখার বা হেফাজত করার, সুরক্ষা করার, ফাল্লাহু খায়রুন হাফেজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত করেন তাহলে কেউ নষ্ট করতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না, কেউ ক্ষতি সাধন করতে পারে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজত না হয় তাহলে কেউ হেফাজত করতে পারে না। এবং যেই ব্যক্তি যার হেফাজতের চেষ্টা করে তার সম্পর্কে অত্যন্ত সে দয়ালু, অত্যন্ত স্নেহশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু, সমস্ত দয়াকারীর চাইতে অধিক দয়াকারী। ইরশাদ করেছেন ওয়াহুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি আল্লাহ সমস্ত দয়াকারীদের মধ্যে অতি দয়ালু, সর্বাধিক দয়ালু, আরহামুর রাহিমিন। যিনি আরহামুর রাহিমিন সমস্ত দয়াকারীর চাইতে বেশি দয়া করেন তিনি কখনো ধ্বংস করতে পারেন না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ মজবুত করে ধরে, আল্লাহ পাকের পথে যদি থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতালান পথ মোতাবেক যদি জীবন যাপন করে, তো অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো পরীক্ষা করেন তো তার উত্তম প্রতিদান ইহজগতে দেবেন অথবা পরজগতে দেবেন অথবা উভয় জগতে ইনশা আল্লাহ তাআলা দেবেন। এই হচ্ছে আমাদের ইমানি বিশ্বাস। তার সাথে আমাদের এক ইমানি বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের তকদির নির্ধারিত রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন। সুতরাং আমাদের তকদিরকে কেউ নষ্ট করতে পারে না, আমাদের তকদিরকে কেউ খারাপ করে দিতে পারে না। যেমন অনেকে বলে থাকে আমার ভাগ্যটাকে ওই শত্রু খারাপ করে দিল, খুব ভালো ছিলাম আমি। এগুলি কথা ইমান বিরোধী কথা এবং তকদির প্রতি বিশ্বাসের বিপরীত পরিপন্থী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ভালো রাখেন তো কেউ কষ্টে রাখতে পারেন না, কষ্টে ফেলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে, তাহলে যখন আল্লাহ হেফাজত করতে চাইবেন, ইচ্ছা করবেন আপনাকে উদ্ধার করার, তখনই আপনি উদ্ধার হইতে পারবেন। তকদিরের প্রতি বিশ্বাস আমাদেরকে সবসময় রাখতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে উত্তম পন্থায় চাইতে হবে। সরাসরি শুরু করছি ওই আয়াতগুলি দিয়ে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত যে দোয়াগুলি রয়েছে সেগুলি উল্লেখ করব, যেগুলির দ্বারা আপনি দম করবেন। সর্বপ্রথম হচ্ছে সূরাতুল ফাতিহা। যে সূরা ফাতিহা সম্পর্কে গত সপ্তাহে শেষ দিকের আলোচনার শেষে সূরা ফাতিহার ফজিলত এবং সূরা ফাতিহা দিয়ে যে বিষ নামানো যে হাদিসটি সহিহ বুখারী থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম করেছিলেন যাকে ওই বিচ্ছুতে বা সাপে দংশন করেছিল, ওই ব্যক্তিকে তারপরে বিষ নেমে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইউদরিকুম বিআন্নাহা রুকিয়া, তোমরা কেমন করে জানলে যে এটা হচ্ছে রুকিয়া, মানে এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলে আরোগ্য লাভ হতে পারে, এটা কেমন করে জানলে? রবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে যে আল ফাতিহা তো শিফা মিন কুল্লি দাহ, সূরা ফাতিহা প্রত্যেক ব্যাধির আরোগ্য। সুতরাং সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা প্রত্যেক ব্যাধির ক্ষেত্রে করা যেতে পারে, যে কোনো ব্যাধির ক্ষেত্রে। এই ক্ষেত্রে এক শ্রেণীর লোকদের মধ্যে রোগ আছে যে ইমান ওইরকম অটল নয়, মজবুত নয়, পরীক্ষামূলক ঝাড়ফুঁক করে, পরীক্ষামূলক দম করে, যেন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিচ্ছি আর পরীক্ষা করছি দেখি হয় কিনা। এইরকম যদি ব্যাধি থাকে অন্তরে, মানে পরীক্ষার অন্তর নিয়ে, তাহলে কখনো কাজ হবে না। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের প্রতি এবং তার বরকতের প্রতি, তার প্রতিক্রিয়া, তার তাসিরের প্রতি ইমান আপনার অকাট্য নেই, কখনো এরকম ভাববেন না। যারা এরকম করে হয় কি ফুক দিচ্ছে দেখি হয় কি হয় না, দুই দিন চার দিন ফুকটুক দিল, কারণ পরীক্ষামূলক ফুক দিচ্ছে, হল না তখন সে ডাক্তারের আশ্রয় নিচ্ছে, অথবা সে এখন চেক আপ শুরু করলো, অথবা যারা শিরক বিদাত করে তখন তাদের আশ্রয় নিচ্ছে। কত হতভাগা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে প্রথম আল্লাহ পাক রব্বুল কালাম পরীক্ষামূলক পরীক্ষা করল, আর ওখান থেকে সরে গিয়ে যখন দু একদিন আল্লাহ পরীক্ষা করছেন, হচ্ছে না, দীর্ঘদিন আল্লাহ পরীক্ষা করতে পারেন, অথবা আপনার মধ্যে কিছু ত্রুটি আছে যার ফলে কাজ হচ্ছে না, তখন আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিল। এইরকম অবস্থা যেন আমাদের না হয়। প্রথম কথা বলছিলাম যে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করা। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে এবং সূরা ফাতিহা কোরআনে কারিমের সবচাইতে সহজ। এই জন্য যে হাদিসে বলা হয়েছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অনেকে বলে থাকে যে আরেক হাদিস আছে ওয়াকরা মা তায়াসসারা মাক, যা সহজ হয় তাই পড়ো, নামাজের শুরুতে যা সহজ হয় তাই পড়ো। তারপর কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে কারিম থেকে যা সহজ তাই পড়ো। এটাকে অনেক মজাপন্থী গোঁড়ারা দলিলে পেশ করে যে আল্লাহ বলেছেন যা সহজ কোরআন থেকে তাই পড়ো, সুতরাং কোরআনের কিছু অংশ পড়া নামাজে ফরজ, কোরআনের কিছু অংশ পড়া ফরজ, আর বাকি সূরা ফাতিহা না না ফরজ নাই, ওটা সূরা ফাতিহা না পড়লে এমনকি ইমাম না পড়লেও নামাজ তাদের হয়ে যায়, বলছে ওয়াজিব, ওটা তিনটে আয়াত পড়লেই হয় কোন জায়গা থেকে। এই মজহাব ভুল মজহাব, এই মত একেবারে ভুল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও এক অক্ত সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েননি। এটি স্পষ্ট প্রমাণ যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কত গুরুত্বপূর্ণ এই সুরা ফাতিহা, যে সুরা ফাতিহা যদি এক রাকাতে না পড়েন আপনি তাহলেও নামাজ হবে না। বলছিলাম যে সুরা ফাতিহা এর উত্তর, যে আল্লাহ বলেছেন ফাকরাও মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ তাই পড়ো, যা সহজ তাই পড়ো মানেই হচ্ছে সুরা ফাতিহা। যা সহজ তাই পড়ো মানে সুরা ইখলাস না, সুরা ফালাক না, আর অন্য কোন সুরা না, যে একটা লোকের সুরা কাউসার মুখস্থ আছে সেই জন্য তার জন্য সহজ না, সুরা ফাতিহা সবচেয়ে সহজ কোরআনে কারিম। এই জন্য একজন অমুসলিম যখন মুসলিম হয় প্রথম আমরা সুরা ফাতিহা মুখস্থ করাই তাকে, এবং খুব সহজে সুরা ফাতিহা তার আগে মুখস্থ হয়, তারপর অন্য কিছু মুখস্থ হয়। সুরা ফাতিহা কি উদ্দেশ্য করা হয়েছে, ফাকরাও মা তায়াসসারা বলে, যা সহজ তাই পড়ো মানে সুরা ফাতিহা পড়ো তাই নামাজ হবে। তো সুরা ফাতিহা দিয়ে চিকিৎসা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত। তারপরে চিকিৎসার জন্য আয়াত পড়েন সুরা বাকারার শুরু থেকে, প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত, এই পর্যন্ত সুরা বাকারা পড়ে চিকিৎসা করা। সুরা বাকারা সম্পর্কে একটি হাদিস আর শুনিয়ে দিই, সুরা বাকারা এমন একটি সুরা যেই সুরা যেই বাড়িতে যেই ঘরে পড়া হবে সেই ঘরে শয়তান বসবাস করতে পারে না। আর সাধারণত জিনে ধরা মৃগী, মৃগীর রোগ, জিনে ধরা, তারপর আপনার জাদু টোনা যে হয়ে থাকে এগুলি সবগুলি জিন শয়তান দিয়ে হয়ে থাকে, সবগুলি জিন শয়তান দিয়ে হয়ে থাকে। জাদু হতেই পারে না জিন ব্যবহার না করলে, জিনের সেবা গ্রহণ করে জাদুঘর জাদু করে শির কুফুরি করে জিনের সাহায্য নেই তারপরে জাদু করে থাকে। তো যেই বাড়িতে জিন শয়তানি টিকতে পারে না, বসবাস করতে পারে না, থাকতে পারে না, সেই বাড়িতে জাদু করবি কি করে, জাদু ঢুকবে না। বরং আরেক হাদিসে আরো স্পষ্ট আছে যে সুরা বাকারা সম্পর্কে প্রথম হাদিসটি শোনায় ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাতি ইয়াকরা ফিহা সূরাতুল বাকারা, ফিহা সূরাতুল বাকারা, সেই বাড়ি থেকে শয়তান পালায়ন করে যেই বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা হয়। সুরা বাকারা তেলাওয়াত করা হয়, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়েরা তেলাওয়াত করবে, আপনি তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত মানে ভাড়াটে তেলাওয়াত নয়, যা আমাদের দেশে প্রচলিত, নতুন ঘর দিলে ভাড়া করে হুজুর হাফেজ অথবা মাদ্রাসার ছাত্র তালবেলিম তাদেরকে নিয়ে এসে কোরআন পড়ানো, এই ভাড়াটে তেলাওয়াত না। সাহাবাই কেরামরা করেছেন না, নবী সাল্লাম করেছেন না, তাবেইনরা করেছেন না, ইমাম কেরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন। এই জন্য এই ভাড়ার তেলাওয়াত, ভালো খাওয়াবো তেলাওয়াত করিয়ে নেব, কিছু পয়সা দেবো তেলাওয়াত করিয়ে নেব, এই নীতিটা বাদ দিন, এটা বিদাতি প্রথা। এই বিদাতি প্রথা বাদ দিয়ে নিজেরা তেলাওয়াত করুন। আর এই বিষয়ে যদি আমরা কোরআন সুন্নাহর অনুসারী হইতাম, যেসব ভাইয়েরা বিদাতের শিকার হয়েছে, যদি কোরআন সুন্নাহর অনুসারী হইত, যে কোরআন তেলাওয়াত নিজে করতে হবে, নিজের পরিবারকে করতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে করতে হবে, তাহলে আমাদের মুসলিম সমাজের মন্ত্রী মিনিস্টার পর্যন্ত, রাষ্ট্রের নেতা পর্যন্ত তাদের বাড়িতে প্রত্যেকে কোরআন জানত, যতই পয়সাওয়ালা হোক না কেন কোরআন তেলাওয়াত শিখত। কিন্তু আমাদের দেশের পয়সাওয়ালারা, নেতৃস্থানীয় ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করে না, তাদের কেউ কোরআন তেলাওয়াত জানে না, কারণ পয়সা আছে, ভাড়াইটা হুজুর পাওয়া যাবে, ভাড়াইটা হাফেজ পাওয়া যাবে, ভাড়াইটা কারি পাওয়া যাবে, মাদ্রাসায় বলে হুকুম করে দেব, ছাত্র পাঠিয়ে দেবে, তেলাওয়াত হবে, কোরআন বগলে করে করে মাদ্রাসা থেকে ছুটে তালবেলিমরা বাড়িতে বাড়িতে করতে হবে। আমি এক মাদ্রাসায় এক ছাত্র ছিল পরিচিত, তো গেলাম দেখা করতে, বড় এক শহরে সিটিতে এলাকার ছেলে, তো দেখি সকালবেলা একবার কোরআন বগলে করে যায়, একবার বিকেলবেলা যায়। বললো কি বাবা কি ব্যাপার, তো বলছে যে আমাদের একটা নিয়ম অর্ডার করা আছে মাদ্রাসা থেকে, বাড়ি বাড়ি বড় বড় পয়সাওয়ালার বাড়িতে অর্ডার করা আছে, মানে রুটিন তৈরি করে, যে সকালে অমুক বাড়িতে বিকেলে অমুক বাড়িতে, সকালে অমুক বাড়িতে বিকেলে অমুক বাড়িতে, এই তেলাওয়াত করে আসতে হবে আধা ঘন্টা তেলাওয়াত, আমাদের মান্থলি পয়সা আছে। সুবহানাল্লাহ, পেটের ব্যবসা বানিয়ে নিয়েছে এই কোরআন তেলাওয়াতকে, ইবাদত নয় কোরআন তেলাওয়াত, প্রত্যেক অক্ষরে অক্ষরে যে দশ নাকি এই ইবাদত হারিয়ে গেছে, পেটের ব্যবসায় পরিণত হয়েছে, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেননি। কোরআন তেলাওয়াত নিজেরা করতে হবে, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে সেই বাড়িতে শয়তান ইয়ানফুরু থাকতেই পারে না, পালাতেই হবে শয়তানকে সেখান থেকে। আর একটি হাদিসে রয়েছে যে ওয়ালা ইয়াস্তাতিউ আল আল বাতালা, যদি সুরায় বাকারা পাঠ করানো হয়, পাঠ করা হয় কোন বাড়িতে, তাহলে সেই বাড়িতে জাদুঘর কোন রকমের ক্ষমতা দেখাতে পারবে না। জাদুঘর যে জাদু করবে ওই বাড়িতে, যে বাড়িতে সুরায় বাকারা তেলাওয়াত হয়, এটা করতে পারবে না। সুতরাং সুরায় বাকারা যদি মুখস্থ পুরো নাও থাকে, দেখে দেখে পড়েন তেলাওয়াত মুসাফ নিয়ে, আর কমের পক্ষে ঝাড়ফুঁক দমের ক্ষেত্রে সুরায় বাকারা শুরু থেকে পাঁচটি আয়াত উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পড়ে দম করা, নিজের উপর, নিজের ছেলে মেয়ে, যেই ব্যক্তি কে মনে হচ্ছে যে রোগী অথবা দুর্বল বা প্রয়োজন রয়েছে তার চিকিৎসার, এই হচ্ছে সুন্নাত তরিকা। তারপর সূরা বাকারার আরেকটি আয়াতের কথা বলি, যে আয়াতটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আযামু আয়াতিন ফিল কোরআন, কোরআনে কারীমের সবচাইতে মহান আয়াত বলা হয়েছে। আযাম আকবার বড় এবং আজম মানে মহান, অনেক সময় বড় অর্থ হইতে পারে, আকারের দিক দিয়ে বড় না, বরং ফজিলতের দিক দিয়ে বড়, যাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দশটি গুণ বর্ণনা করা হয়েছে। এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দশটি গুণ বর্ণনা করা হয়েছে, সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ। কিন্তু আমি আয়াতুল কুরসির দীর্ঘদিন আগে এক তাফসিরে এই দশটি এক একটি গুণ ব্যাখ্যা সহ তাফসির সহ বর্ণনা করেছি। ওয়া হুয়া আল আলী আল আজিম, আল্লাহ পাকের একটি গুণ আল আলী, আর একটি আল আজিম, আজিম দিয়ে আল্লাহ পাক শেষ করেছেন। আর লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ মাবুদ নেই, এটি আল্লাহ পাকের একটা গুণ যে তার কোন শরীক নেই। আল হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনা, হ্যাঁ, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালান নম ঘুম স্পর্শ করে না, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ মানাযাল্লাজি ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিনাল ইলমি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি দশটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতুল কুরসিতে বয়ান করা হয়েছে। আয়াতুল কুরসি এই আয়াতের নাম এই জন্য যে এই আয়াতে আল্লাহ পাকের কুরসির কথা উল্লেখ করা হয়েছে। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরসি রয়েছে আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। ওয়াসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি মানে ভাববেন না যে কোন সৃষ্টির কুরসি, হ্যাঁ কোন মন্ত্রিসভা, এইরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি যদি আসমান জমিন সবকিছুকে ঘিরে আছে, আসমানের দিকে তাকালে সারা পৃথিবী ঘুরে চলে আসেন, আসমান একই রকম, আসমান আর আসমান, যতই চলে যাচ্ছেন আসমান শেষ হয়েছে, যতই চলে যাচ্ছেন সারা পৃথিবী ঘুরে যেখান থেকে শুরু করেছিলেন সফর সেখানে আবার ফিরে চলে আসেন, আসমান চারিদিকে আসমানই আসমান দেখছেন, সমস্ত সাত আসমানকে এই কুরসি ওয়াসিয়া ঘিরে আছে পরিব্যাপ্ত। শুধু আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলমিনের জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী কে আমরা একেবারে সংকীর্ণ নজর নিয়ে এবং সীমিত চিন্তাধারা নিয়ে আমরা না চিন্তা করব, না ওইরকম আমাদের ইমানে সংকীর্ণতা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত অসীম, আল্লাহ পাক রব্বুল আলমিনের পকড়াও খুব শক্ত, আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছাই সবকিছুই হচ্ছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমকে কেমন ভয় করতে হবে তা চিন্তা করুন। সাড়ে তিন হাতে একটা মানুষ, তার হাতে পাঁচ বছরের ক্ষমতা এসেছে, যার ফলে এত ভয় তাকে বলে এবং তার হুকুম আহকাম বলে বিধান বলে যে তার যদি হুকুম হয়ে যায় তো আমাকে ফাঁসিতে ঝুলে যেতে হইতে পারে, সুতরাং কিছু বলা যাবে না, চুপ থাকো বাবা। এত যদি ভয় হয় সাড়ে তিন হাতের মানুষকে আপনার মতোই, তাহলে এইরকম সাড়ে তিন হাতের কোটি কোটি মানুষকে শুধু নয়, সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন তাকে কত ভয় করা উচিত। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ইন্নাম ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার যত বেশি দীন সম্পর্কে জ্ঞান হবে তত বেশি আল্লাহকে ভয় করবে, যার যত বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান থাকবে তত বেশি আল্লাহকে ভয় করবে। আর আপনি যদি মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যে তাকে ভয় করতে হবে, কারণ না ভয় করলে ঠিক আছে আপন জায়গায়, যদি কারো অনিষ্ট বলে আপনার আশঙ্কা থাকে, কিন্তু এমন ভয় করেন কিন্তু সামান্য আল্লাহ পাককে ভয় করেন না, কারণ আল্লাহ পাক রব্বের প্রতি ইমান, আল্লাহ পাকের কুদরত, এসব কথা আপনার নজরে, আপনার ব্রেনও নেই, কিন্তু আপনার ব্রেনে আপনার নজরের সামনে এই দুনিয়ার ক্ষমতা এত বসে গেছে যে বাবা যদি সামান্য কিছু এদিক ওদিক হয় তো খবর আছে, এই জন্য এত ভয় করছেন আপনি। ইমানকে মজবুত করতে হবে এলম এবং আমলের মাধ্যমে, যত এলম মজবুত হবে তত বেশি আল্লাহকে ভয় হবে, এটি হচ্ছে কোরআনে কারীমের কথা। তারপরে আয়াতুল কুরসির পরে আর দুটি আয়াত আছে সূরে বাকারায়, সেই আয়াতগুলি হচ্ছে শেষের দুই আয়াত। আর যদি তিন আয়াত পড়ে তো ভালো কথা, দুই আয়াতের কথা সহি বুখারীতে রয়েছে, তিন আয়াত যদি তার সাথে লাগিয়ে নেই, আমাদের দেশে ওই রুকু কোরআনে কারিমের রুকু আছে, আমাদের দেশে রুকুটা ভালো বুঝছে কোরআনে কারিমের, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, এখান থেকে শুরু করলে তিন আয়াত হয়। আর যদি আমানা রসুল থেকে শুরু করা হয় তাহলে দুই আয়াত হয়। সহি বুখারীতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে মান তারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতে ফি লাইলা, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ থেকে দুই আয়াত কোন রাত্রে পড়ে শুয়ে যায়, রাত্রে আপনি দুটি আয়াত পড়েছেন তাহলে দুটি আয়াতই যথেষ্ট, তিনটি পড়েন তারও ভালো, কাফাতাহু তার জন্য যথেষ্ট এই দুটি আয়াত, তার জন্য যথেষ্ট মানে তার হেফাজতের জন্য যথেষ্ট, শয়তান থেকে জিন থেকে জিনের অনিষ্ট থেকে তারপরে জাদুকরদের অনিষ্ট থেকে শত্রুর অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট তার জন্য। কাফাতা এই একটি ব্যাখ্যা এই হাদিসের, আর একটি ব্যাখ্যা হচ্ছে যে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে অভ্যস্ত থাকে আর রাত্রে এই আমানা রসুল থেকে শুরু করে এই দুইটি আয়াত পড়ে ঘুমিয়েছে, জাগতে পারল না, চেষ্টা ছিল কিন্তু জাগতে পারল না, তাহলে তার নেকির ঘাটতি পূরণের জন্য, এই যে তাহাজ্জুদের নেকি কমে গেল এই ঘাটতি পূরণের জন্য যথেষ্ট এই দুটি আয়াত পড়ে নেওয়া। তো এই ছিল সূরা বাকারার আমল যেগুলি পড়ে দম করবেন নিজের শরীরে, নিজের ছেলে মেয়েদের শরীরে দম করবেন। তারপরে সূরা ইউসুফের একটি আয়াত সংক্ষেপে উল্লেখ করছে, আর না হলে মনে রাখবেন যে কোরআনে কারিমের যে কোনো আয়াত দিয়ে দম করা যেতে পারে, এমন নয় যে বিশেষ বিশেষ আয়াত দিয়ে শুধু দম করা যাবে, যে কোনো কোরআনে কারিমের আয়াতের বরকত অবশ্যই রয়েছে, কারণ আল্লাহ পাক গোটা কোরআনকে কি বলেছেন, শেফা বলেছেন, গত সপ্তাহে ওই আয়াতগুলি উল্লেখ করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আল্লাহ কোরআনে কারিমকে শেফা বলেছেন। তবে যেই রকমের অসুবিধা, যেই রকমের সমস্যা, যেই রকমের ব্যাধি, ওই ওই রকমের অর্থ বহনকারী বা ওর কাছাকাছি অর্থ বহনকারী আয়াতগুলি দিয়ে যদি দম করেন তাহলে ভালো কথা, অলমাইকার বলেছেন। যেমন যেসব আয়াতে জাদুর কথা উল্লেখ করা হয়েছে সেগুলি দিয়ে জাদু টোনার ক্ষেত্রে ঝাড়ফুঁক করা, যেসব আয়াতে জিন্নাতের কথা উল্লেখ করা হয়েছে বা জিন শয়তানের ইবলিসের অনিষ্টের কথা বলা হয়েছে সেসব আয়াত দিয়ে জিনে ধরা ব্যক্তি এর চিকিৎসা করা, এটি হচ্ছে উত্তম। এরকম আয়াত অনেক রয়েছে, অল্প কিছু আয়াত আপনাদের সামনে পেশ করব। সূরা ইউসুফের আয়াত নম্বর 64 শুরুতে তার একটি অংশ পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, অর্থ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম হেফাজত করি এবং তিনি অত্যন্ত দয়াশীল বা সমস্ত দয়াকারীদের চাইতে বেশি বা অধিক দয়াকারী, আরহামুর রাহিমিন। এই ছোট্ট আয়াত আপনি পাঠ করেন আর বারবার তেলাওয়াত করেন, করে দম করেন, ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আপনি নিজেকে, নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে, যাকে আপনি দম করতে চান, ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, সহজ বিষয়। এই রকম সূরা ইউসুফে বদনজরের ক্ষেত্রে ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলেদেরকে, তার কজন ছেলে ছিল ঘটনা জানা আছে আপনাদের, হ্যাঁ এমনি রায় তো আহাদ আশারা কাউকাবা, ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন, এগারোটি নক্ষত্র দেখছি, ওয়াশামস ওয়াল কামার এবং সূর্য এবং চন্দ্র দেখছি, এমনি রায় তো আহাদ আশারা কাউকাবা ওয়াশামস ওয়াল কামার রায় তো হুম লি সাজেদিন, দেখছি সকলে সিজদা করছে আমাকে, এগারোটি নক্ষত্র বলা হয়েছে। তো এগারোটি নক্ষত্র ইউসুফ আলাইহিস সালাম সহ না তাকে বাদ দিয়ে, তাকে ছাড়া, তাহলে বারো ভাই। আচ্ছা তো ইউসুফ আলাইহিস সালাম তো মিশরে ছিলেন, যখন মিশরে ওই এগারো ভাই প্রবেশ করলেন, যাচ্ছেন একসাথে এগারো ভাই যদি যায় আর দেখতে যদি সুন্দর হয় তারা, নজরে লাগবে না লাগবে না লোকের, আশঙ্কা করলেন ইয়াকুব আলাইহিস সালাম যে আমার এগারোটি ছেলে, এক ছেলে তো গেছে গেছে অনেকদিন থেকে, তার জন্য চোখ চলে গেছে, এই এগারো ছেলে যদি একসাথে ঢুকে আর যাদের বদনজর আছে যদি বদনজর লেগে যায়, আরে এত সুন্দর সুন্দর মানুষ কোথা থেকে, একই রকম সব, অনেকে ভালো কিছু দেখলে এরকম বলে না, বদনজর লাগার আশঙ্কা আছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকাল ইয়া বানিয়া, হে আমার সন্তান, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, এক দরজা দিয়ে তোমরা ঢুকবে না, এক রাস্তা দিয়ে একসাথে এগারো ভাই ঢুকবে না, কারণ সবার নজর লাগবে, আর নজর পড়লে বদনজর লাগতে পারে, অনেকে বদনজর ওয়ালা মানুষ আছে। ওয়াকাল ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, অনেকগুলি দরজা দিয়ে শহরে ঢুকবে, এক ভাই এই রাস্তা দিয়ে আরেক ভাই বা দুই ভাই করে আর দুই ভাই অন্য রাস্তা দিয়ে আর দুই ভাই অন্য রাস্তা দিয়ে এইভাবে তোমরা ঢুকবে। আমা অগ্নি আনকুম মিন আল্লাহ মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোন তোমাদের উপকারে আমি আসতে পারবো না, তবে আমার মনের কথা যে তোমরা মানে সতর্ক একটু সতর্ক হয়ে ঢুকবে। তাহলে সতর্কতা ভালো বিষয়, সতর্কতা ভালো বিষয়। এবং এই আয়াতের কথা বলছিলাম, এই আয়াত পড়ে যদি বদনজরের আশঙ্কা থাকে অথবা বদনজর লেগে থাকে তাহলে পড়ে দম করেন। এখন যেহেতু সংক্ষেপে বলছি, ফিরে আসি ওই ছোট্ট সুরাগুলির দিকে, আম্পারার সুরা, সুরায় কাফেরুন। সুরায় কাফেরুনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস ফজিলত বলেছেন, এবং এই সুরায় কাফেরুনের অপর নাম হচ্ছে সুরাত তৌহিদ, তৌহিদের সুরা, সুরাত তৌহিদ, আল্লাহর একত্ব ঘোষণার সুরা, আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে। বলি আইয়ুহাল কাফেরুন, হে কাফেররা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যেসবের পূজা করো, ইবাদত করো, উপাসনা করো, সেসবের আমি ইবাদত করতে পারি না, ঘোষণা। এই ঘোষণার জন্য সাহস লাগে, এই ঘোষণার জন্য সাহস হেম্মতের প্রয়োজন হয়েছে, ইমানই সাহসের প্রয়োজন হয়েছে। অনেকে দুনিয়ার স্বার্থে ব্যাঘাত ঘটবে সেজন্য না না না না এসব থাক, এমন ভাবে চলতে হবে যাতে টের না পায় যে আমি মুসলিম না, হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান। সেকুলার লেবাস পোশাকে সেকুলার, আচার আচরণে সেকুলার, কথাবার্তায় সেকুলার, আকৃতিতে সেকুলার, সবকিছুতে। এই জন্য ইনশাল্লাহ নেই, আল্লাহর নাম নেই, আধা ঘন্টা যদি গল্প করে, কথা বলে বা আলোচনা করে, আল্লাহর নাম একবার পর্যন্ত নেই, ইনশাল্লাহ তো নেই। এ হল অধিকাংশ মুসলিমদের চরিত্র। সূরা কাফের এই শিক্ষা দেওয়া হয়নি, এই স্পষ্ট ঘোষণা করতে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহর সত্য দিনকে গ্রহণ না করো তো তোমরা তাই নিয়ে জাহান্নামে যাও, কিন্তু ওয়ালিয়া দিন, আমার দিন আমার কাছে থাকবে। তো সূরা কাফেরুন দিয়ে দম করা এ হচ্ছে শরীয়ত সম্মত, এবং আপনারা ছেলে মেয়েদেরকে দম করার চেষ্টা করবেন। এছাড়া সূরায় তারপরে আর একটি তৌহিদের সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরা ইখলাস দিয়ে দম করা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণাবলী উল্লেখ করা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনে আসম, এই জাদুর চিকিৎসার জন্য যেই দুটি সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই দুই সুরার নাম সূরাতুল ফালাক এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছ সমস্ত তোমার মাখলুক সৃষ্টির অনিষ্ট থেকে হে রব তোমার শরণ নিচ্ছি, তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক। তাহলে যত রকমের অনিষ্ট দুনিয়ায় আছে সবকিছু থেকেই আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন আপনি এই আয়াতের মাধ্যমে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তারপর আবার এক একটি করে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার যখন হয়ে যায়, অন্ধকার হলে চোর ডাকাত দুনিয়ায় ছড়িয়ে পড়ে, অন্ধকার হয়ে গেলে জিন শয়তান ছড়িয়ে পড়ে, অন্ধকার হলে যত অনিষ্টকারীরা যত ক্ষতি করতে চায় তারা ছড়িয়ে পড়ে, তাই অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং যারা জাদু করে থাকে সাধারণত গিরা লাগিয়ে সুতায় বা চুলে গ্রন্থি লাগে, গিরা লাগিয়ে জাদু করে থাকে, সে যেন বিশেষভাবে জাদুকারিনী, আর মহিলারা বেশি জাদু টোনা করে। এ করেন আয়তে এটাও শিক্ষা দেওয়া হয়েছে যে জাদু টোনার ক্ষেত্রে মহিলারা পুরুষ চাইতে অনেক আগে, এরা যদি নিজে জাদু নাও করতে পারে, এদের মধ্যেও অনেক মহিলারা আছে যারা শিরকুফরি করে জাদু করে বেড়ায়, না করতে পারে তো কোথায় পাওয়া যাবে ও খোঁজ খবর রাখে, স্বামী বিয়ে করবো বিয়ে করবো মনে করছে, একবার যদি হুমকি দিয়ে দেখেন খবর আছে। সুতরাং হুমকি দিতে যায় না আজকালকার জমানে, হুমকি দিয়ে আপনি খামাখা মনে হয়তো বিয়ে করার নেই, একটু ভয় দেখাতে চাইছেন, আপনাকে দিল জাদু করি, আপনাকে জিন্দিগিটাই বেকার করে দিল আপনার, দিল অকেজু করে আপনাকে, অনেকে মারা গেছে এই জাদুতে, স্ত্রী জাদু করেছে তার প্রেম বাড়াবার জন্য, যে আমার দিকে যাতে আকর্ষণ হয়, আকর্ষণ কি হবে, এমন জাদু করা করেছে যে জীবন শেষ হয়। কেউ মরেই গেছে স্ত্রী জাদুতে, আবার এইরকম ঘটনা আছে যে মরে তো যায়নি কিন্তু পুরুষত্ব শেষ হয়ে গেছে, বিবাহর উদ্দেশ্য শেষ হয়ে গেছে তার, সারা জীবন মানসিক টেনশনে আবার কেউ আছে, বেঁচে আছে কিন্তু শুধু কঙ্কাল বেঁচে আছে, কোন কাজের নয় সে, এরকম বেশ কিছু লোক দেখেছি। সুতরাং এইসব মিছামিছি খামখা হুমকি দেওয়ার প্রয়োজন নেই, বিয়ে করার যদি সত্যি ইচ্ছা থাকে আর যদি শর্ত আল্লাহ পাক কোরআনে কারিমে যা বলেছেন শর্ত পুরা করতে পারেন তাহলে করবেন। সৎ লোকেরা এবং যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন, তারা বিয়ে করতে চায় না। আর অসৎ লোক, সমাজের লম্পট লোক, অযোগ্য লোক, আল্লাহকে যারা ভয় করে না, যারা কোরআনি শর্ত পুরা করতে পারে না, তারা দুটো তিনটে বিয়ে করে বসে আছে, যার ফলে বহু বিবাহ বদনাম হয়ে গেছে মুসলিম সমাজ আর অমুসলিম সমাজ। তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে না, তাদের জন্য নয় যাদের দৈহিক ক্ষমতা নেই অথবা আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য বহু বিবাহ নয়। বহু বিবাহর অনেক হিকমত আছে এবং অনেক ফায়দা আছে, কিন্তু সৎ লোকদেরকে এবং যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে আল্লাহ পাকের ভয় ভীতি রেখে, তাকওয়া পরহেজগারির সাথে। আর যদি না পারে তাহলে আল্লাহ পাক বলছেন ফাইলাম তাস্তাতিউ ফাওয়াহিদা, একটি তোমার জন্য যথেষ্ট। দুর্বল মানুষ তুমি, মানসিক দিক থেকে দুর্বল, দৈহিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, ইমানি দিক থেকে দুর্বল, ইনসাফ করতে পারবে না, যদিও ধন সম্পদ আছে দুটো বাড়ি করে দেওয়ার মতো, তারপর ইনসাফ করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা একটি তোমার জন্য যথেষ্ট। তো কি বলছিলাম, আমিন শরীর নাফা সাথে ফিলোকাত, যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে থাকে ওইসব নারীদের অনিষ্ট থেকে পানা চাইছে, আমিন শরীর হাসেদিন ইজা হাসাদ, এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে যখন যখন হিংসা করে, এতে থেকে কি উদ্দেশ্য করা হয়েছে, বদনজর যাদের লাগে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যে আল্লাহ কেউ যদি তার হিংসুটে নজর নিয়ে বদনজর লাগাতে চায় বা কারো বদনজর লাগে, তার বদনজর থেকে আমি তোমার শরণ নিচ্ছি, তোমার পানা চাইছি, আল্লাহ তুমি হেফাজত রাখি। তাহলে সুরে ফালাক কত গুরুত্বপূর্ণ, সমস্ত মখলুকের অনিষ্ট থেকে, তারপর জাদুর অনিষ্ট থেকে, বদনজরের অনিষ্ট থেকে, এ সমস্ত থেকে আল্লাহ পাকের আশ্রয় কামনা করা হয়েছে, এই দিয়ে চিকিৎসা করবেন। সুরা নাস দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ পাকের একাধিক গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক হচ্ছেন রব্বুন নাস, মানুষের প্রতিপালক, মানব জাতির, মানব কুলের, মালিকিন নাস, তিনি সমস্ত মানুষের আল্লাহ পাক মালিক অধিপতি, তারপরে আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস, তিনি সমস্ত মানুষের মাবুদ, সে আল্লাহ পাকের ইবাদত করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা রয়েছে মানুষের সৃষ্টির ক্ষেত্রে তার ব্যতিক্রম সে ঘটাতে পারে না। আল্লাহ পাক চোখ দিয়ে দেখার জন্য সৃষ্টি করেছেন, কেউ যদি বলে আমি আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাককে বিশ্বাস করি না, সুতরাং আমি চোখ দিয়ে দেখব না, পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমের কিছু আয়াতে বলেছেন যে মানুষ এবং আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক আল্লাহকে সিজদা করে, কাফের ইচ্ছা করে তো আল্লাহকে সিজদা করে না, বেদিন আল্লাহকে ইচ্ছা করে তো সিজদা করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যে নীতিমালা আছে সে নীতিমালার বিরুদ্ধে আচরণ করতে পারে না, চলতে হচ্ছে ওইভাবে, আল্লাহ পাক রব্বুল যেভাবে তাকে চলতে বাধ্য করেছেন। তার জন্য উচিত ছিল যে আল্লাহ পাকের এই অসংখ্য নিয়ামত নিয়ে যখন ভোগ করছি আর চলাফেরা করছি, তো সে আল্লাহর কিছু শুকরানা পেশ করি, সে আল্লাহর দরবারে কিছু নজরানা পেশ করি, ইবাদত বন্দেগী পেশ করি, আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শ মোতাবেক, এগুলি দিয়ে চিকিৎসা করবেন। এরপরে বেশ কিছু দোয়া আমি হাদিস থেকে পড়ব, সেই দোয়াগুলি মুখস্থ করার চেষ্টা করবেন দোয়ার কিতাবগুলি থেকে। একটি দোয়া আছে আবু দাউদ এবং তিরমিজিতে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শরণ নিচ্ছি যিনি সর্বশ্রোতা এবং সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে জ্ঞানী, বিতাড়িত শয়তান থেকে, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তার বিভিন্ন দিকের অনিষ্ট থেকে। তারপরে আরেকটি দোয়া আছে সহিহ বুখারীতে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এখানে শয়তান থেকে এবং বিষাক্ত জীবজন্তু হাম্মা থেকে এবং অমিন কুল্লি আইনিল লাম্মা এবং বদনজর থেকে, যেগুলি কষ্টদায়ক বদনজর লাগে সেগুলো থেকে পানা চাওয়া হয়েছে, সহিহ বুখারী রিওয়ায়ত। তারপরে সহিহ মুসলিমে একটি রিওয়ায়ত রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন কোন রিওয়ায়তে কুল্লাহিন্না বাড়ানো হয়েছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা এবং বাণীর স্মরণ নিচ্ছি, আল্লাহ পাকের বাণীর স্মরণ মানে আল্লাহ পাকের রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ পাকের গুণাবলীর স্মরণ, পানাহ নেওয়া। মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই দোয়াটি খুব ছোট্ট এবং এই দোয়াটির অত্যন্ত ফজিলত রয়েছে। একটি হাদিস মনে পড়ে গেল এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালা মানজিলান, কোন ব্যক্তি যদি কোন জায়গায় অবতরণ করে, কোথাও গিয়ে আপনি নামলেন, বাস থেকে নামলেন, বাস স্ট্যান্ডে, প্লেন থেকে নামলেন, বিমানবন্দরে, এয়ারপোর্টে, ট্রেন থেকে নামলেন আপনি, অথবা হোটেলে গিয়ে নামলেন, একটা হোটেলে উঠলেন গিয়ে, অথবা নতুন বাড়িতে ঢুকলেন নামলেন, বাইরে বিদেশে ছিলেন বাড়িতে এখন ঢুকলেন, পড়লেন আপনি কি বললেন, প্রথম বাড়িতে ঢুকলে বিসমিল্লাহ বলে ঢুকবেন, তারপরে বলেন আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ পাকের পানা চাইছি, মানে আল্লাহ পাকের হেফাজত স্মরণ নিচ্ছি, আল্লাহ পাক হেফাজত করবেন। নবী করিম কি বলেছেন এই হাদিসে, লাম ইয়াদুরহু শাইউন, তার কোন কিছুই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সে প্রস্থান না করবে, ডিপার্চার, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত না সরবেন, কোন মাঠে ঘাটে নেমেছেন, প্রাচীন যুগে জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে শিরকের যুগ কুফরির যুগ চলে, সেই কালে যখন মাঠে ঘাটে উটের সফর ছিল, রাত হয়ে গেছে এখন থামতে হবে, এখন অনেক সময় রাত্রে গিয়ে আপনাকে কোন হোটেলে উঠতে হচ্ছে অথবা কোথাও আরাম বিশ্রাম করতে হচ্ছে, এক্ষেত্রে প্রযোজ্য, তখন তারা করত কি, মাঠে ভয় লাগত, খোলা মাঠ, মানুষ নেই, জন্য এখানে কি আশ্রয় দিবে, তো মুশরিকদের এই শিরকি কুফরি এতেকাদ ছিল যে এই মাঠের অধিপতি মালিক হচ্ছে এই এলাকার জিন নেতা, জিন নেতা, তখন তারা বলত আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই যে ওয়াদি, এই মাঠ বা এই উপত্যকা রয়েছে, এই উপত্যকার যে সাইয়্যিদ সর্দার বা নেতা, তার শরণ নিচ্ছি বা তার পানা গ্রহণ করছি, তার আশ্রয় গ্রহণ করছি। উদ্দেশ্য হচ্ছে জিনদের যে নেতা আছে, বড় নেতার আশ্রয় নিয়ে নিলাম, তাহলে ছোটখাটো জিন, তার অধীনে সমস্ত জিনগুলি যে মাঠের আছে, ওরা কেউ ক্ষতি করবে না। এই এতেকাদ শিরকি কুফুরি এতেকাদ নিয়ে তারা এই মন্ত্রটি পড়ত, শিরকি মন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার উত্তম বিকল্প তৌহিদ শিখালেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ কালেমাতের স্মরণ নিয়ে। আল্লাহ পাকের কালেমাত কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাত, আল্লাহ পাকের যত গুণগান রয়েছে, গুণবাচক নাম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লওহে মাহফুজে যা কিছু লেখা রয়েছে সব কালেমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেন বলেছেন সবগুলি আল্লাহ পাক রব্বুল কালিমাত। তারপরে আরেকটি দোয়া রয়েছে আবু দাউদে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া সকাল সন্ধ্যা পড়াও সুন্নত, তিনবার সকালে এবং তিনবার সন্ধ্যায়। এছাড়া দম করার সময় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়েন এবং দম করেন, শরীরে হোক, গত সপ্তাহে বলা হয়েছে, অথবা তেলে পানিতে। ওলামারা বলেছেন যে জমজম পানি বরকতের, মধু বরকতের, যদি এগুলিতে দম করা হয় তাহলে দুটি বরকত জমা হল, এক হচ্ছে মধুর বরকত, জমজমের বরকত, আর তার সাথে আপনার কালামুল্লাহ, কোরআনে করিমের আয়াত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, জিকির আজকার, আল্লাহর নাম এবং গুণাবলী যেসব দোয়াই রয়েছে সেগুলির বরকত। এই দুই বরকত যদি একত্রিত হয় তাহলে চিকিৎসা আরো দ্রুত হওয়ার আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সুতরাং এরকম করলে বেশি ভালো। আর যদি কারো কাছে জমজমের পানি না থাকে, মধুর ব্যবস্থা না থাকে, তাহলে অন্য কোন তেলে, এইরকমই জৈতুন তেলকে আল্লাহ পাক বরকতের বলেছেন, এক বরকত জৈতুন তেলের, আর এক বরকত হচ্ছে যে তাতে আপনি কোরআনি আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়া দিয়ে আপনি ফুঁক দিলেন। তারপরে আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নাম নিয়ে আপনাকে ঝাড়ফুঁক করছি, দম করছি, মিন করলে সাইয়ে নিউজিকা, সমস্ত বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিয়ে থাকে, মিনসারে করলে নাফসিন, যাকে আপনি ফুক দিচ্ছেন, যদি একাধিক লোক হয়, অনেক লোক হয়, তাহলে মিন করলে সাইয়ে নিউজিকুম, বহু বচন, আইনের হাসিদ অথবা হিংসুক যে বদনজর রয়েছে তা থেকে আল্লাহ ইয়াশফিক, আপনাকে আল্লাহ শিফা দিক, বিসমিল্লাহ আরকিক, আল্লাহর নাম নিয়ে আপনাকে আমি দম করছি বা ফুক দিচ্ছি। আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, তিনবার বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবে, তারপরে বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। অন্য হাদিসে রয়েছে, এই রিওয়ায়েতে মুসলিমে রয়েছে আউযু বিল্লাহি, আরেকটি রিওয়ায়েতে রয়েছে আউযু বি ইজ্জাতিল্লাহ, আউযু বি ইজ্জাতিল্লাহ, আল্লাহ পাকের ইজ্জত, আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, সর্বজয়ী, সবার উপর জয়ী, আজিজ, ওই আজিজ থেকে ইজ্জত, এই জন্য ইজ্জত বলা হয়, সম্মানিত, যে ব্যক্তি সম্মানিত আল্লাহ পাক রব্বুল সবকিছুর উপর সম্মানিত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আজিজ। তো আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, যদি আপনি কষ্ট অনুভব করেন, আপনার কষ্ট হচ্ছে, তাহলে আজিদু ওয়া উহাযিরু, যদি সামনে যে ব্যক্তিকে দম করছেন অন্য কোন ব্যক্তির ব্যাধি রয়েছে, তাহলে বলে মিন শাররি মা তাজিদু ওয়া উহাযিরু, সাতবার করে হাদিসে রয়েছে, সাতবার করে এই দোয়াটি পড়বে আর দম করবে। আরেকটি দোয়া মুসনাদে আহমদে আবু দাউদ তিরমিজিতে রয়েছে, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশাল আজিম আইন ইয়াশফিয়াক, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াক, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মহান, তার কাছে আমি কামনা করছি বা চাইছি, যিনি মহান আরশের রব, আইন ইয়াশফিয়াক, আল্লাহ পাক আপনাকে শেফা যেন দান করেন, আরোগ্য দান করেন। সাতবার পড়বে রোগীর সামনে এবং পড়ে দম করবে, পড়ে দম করবে। নবী করিম সাল্লাম একটি হাদিস আছে, কোন ব্যক্তি যদি সাতবার করে কোন রোগীর সামনে এই দোয়া পড়ে, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াশফিয়াক ইল্লা শাফাহু, আল্লাহ পাক অবশ্যই তাকে শেফা দিবেন, আরোগ্য দান করবেন। এগুলির উপর আমল করেন, আপনার ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে, আপনার মা বাবা অসুস্থ হচ্ছে, আপনার আত্মীয় স্বজন অসুস্থ হচ্ছে, আপনার যে কোনো মুসলিম ভাই বোন অসুস্থ হচ্ছে, আপনি পড়েন আসআলুল্লাহ আল আজিম, অনেক সময় রোগী দেখতে যাচ্ছেন, পড়েন রোগীর সামনে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াশফিয়াক। আপনি কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না, অথবা আপনি এই দোয়াকে আপনি হালকা মনে করবেন না, আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিয়ে আল্লাহ পাক রব্বুল কাছে শেফা তলব করেন, অবশ্যই আল্লাহ পাক শেফা দেবেন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আরেকটি দোয়া, আজহিবিল বাস রব্বান্নাস ইশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফা ওকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা, গত সপ্তাহে এই দোয়া উল্লেখ করা হয়েছে। আরেকটি দোয়া তিরমিজিতে রয়েছে সংক্ষেপে, আল্লাহুম্মা ইশফি আবদাকা, আল্লাহ তোমার বান্দা কে তুমি শেফা দাও, যদি তার নাম নিয়ে বলে আল্লাহুম্মা ইশফি আবদাকা মুহাম্মাদান, তোমার বান্দা মুহাম্মাদকে আল্লাহ শেফা দাও, আও আমাতাকা তোমার বাঁদিকে যদি মেয়ে হয় মহিলা হয় তাহলে আল্লাহুম্মা ইশফি আমাতাকা বাদিকে, ওয়াসাদ্দিক রাসূলাকা এবং তোমার রাসূলের তুমি সত্যায়ন করো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীমে শেফা রয়েছে, কোরআনে কারীমে আয়াত, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহায় শেফা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি সত্যতা প্রমাণ করো, অর্থাৎ ফল দেখাও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কোরআন এবং হাদিসের তোমার নামের যাতে শেফা হাসিল হয়। মুসনাদ আহমদ এবং মুস্তাদরাক হাকিমে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক আলাইহি, কোন রোগী সম্পর্কে বলেন আল্লাহ তুমি তাতে বরকত দাও, ওয়া আযহিব আনহু হাররাল আইনি, বদনজরের যে অনিষ্ট রয়েছে তা তুমি দূর করো, ওয়া বারদাহা তার ঠান্ডা তার গরম মানে দূর করো, ওয়া ওয়াসাবাহা এবং বিপদ আপদকে তুমি দূর করো, কাউকে যদি বদনজর লাগে, তো এই দোয়া পড়ে বদনজরের ক্ষেত্রে ফুঁক দেওয়া যেতে পারে। আরেকটি দোয়া যা এখানে আপনারা যারা বিতর পড়েছেন ইমামদের পিছনে, তারা বেশি বেশি রমজান মাসে পড়ে থাকে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সালাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযুবিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ কি, হে আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কল্যাণ কামনা করেছেন সেই কল্যাণ আমি কামনা করি। তাহলে কত ব্যাপক দোয়া, চিন্তা করুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কত দোয়া করেছেন এবং কত রকম দোয়া করেছেন, সমস্ত দোয়া আপনি একটি দোয়াতেই শামিল করলেন, কিভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সালাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যত কল্যাণ আল্লাহ তোমার কাছ থেকে চেয়েছেন এই সমস্ত কল্যাণ আমিও কামনা করি। এক কথায় নবী যা দোয়া করেছেন সবগুলি দোয়া আল্লাহ তোমার কাছে আমি করি। নবী করিম সাল্লাম জাদুর চিকিৎসা কামনা করেছেন, নবী করিম সাল্লাম শয়তান জিন মানুষ শয়তান সমস্ত অনিষ্ট সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চেয়েছেন, আল্লাহ তোমার কাছে আমিও তা থেকে পানা চাই, যা কিছু কামনা করেছেন কামনা করি, এবং নবী করিম যেসব জিনিস থেকে পানা চেয়েছেন যেসবের অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করেছেন তা থেকে আমিও তোমার আশ্রয় গ্রহণ করি। তারপরে ওয়া আনতাল মুস্তান, আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, ওয়া আলাইকাল বালাগ, এবং তোমার পর্যন্ত আল্লাহ ফাকরুল আমার অ্যাপ্রোচ, তোমার ছাড়া আমার কোন উপায় নেই, এবং ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড়ই ফজিলত রয়েছে বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিরমিজির হাদিস, এই দোয়া পড়ে ফুঁক দেবেন। আরেকটি দোয়া বুখারী মুসলিমে রয়েছে, এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের রব্বুল তাওহীদ এবং আল্লাহ পাকের গুণাবলী, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, কালিমা তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে আল্লাহ পাকের নাম হচ্ছে আল আযীম আল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল করিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল করিম, এই দোয়া বারবার পড়ে দম করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত। আরেকটি দোয়া আপনাদেরকে শোনাই, মুসনাদ আহমদে আবু দাউদে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া পড়ছেন, রব্বানাল্লাযী ফিস সামায়ে তাকাদ্দাসা ইসমুকা, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, আকাশে রয়েছেন, তা আল্লাহ পাক কোথায় রয়েছেন? আকাশে রয়েছেন, কিন্তু বিদাতীদের আকিদা সর্বত্র বিরাজমান। দোয়াটাও যদি অর্থ বুঝে পড়ত, না কোরআনের অর্থের উপর আমল করে, না দুয়ারি অর্থের উপর আমল করে, সর্বত্র বিরাজমান, হ্যাঁ সব কিছুতেই বিরাজমান। মাসিক মদিনার ওই পাতাটা আমার ড্রয়ারে এখনো রাখা আছে, কপি নয় আসল কপি, কোন ভাই মনে হয় ছিঁড়ে নিয়ে এসে দিয়েছিল, এখনো রাখা আছে, কদিন আগে দিয়েছি, অনেক বছর, আট সাত আট বছর দশ বছর থেকে রাখা আছে, তো কদিন আগে নজরে পড়লো তাতে এই কথাটা লিখেছে। প্রশ্ন উত্তরে জিজ্ঞাসা করেছে একজন, হ্যাঁ বিশা থেকে, সৌদি আরবে বিশা শহর থেকে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ পাক রব্বুল নাকি আরো আজিমে রয়েছেন, এরকম কথাবার্তা এখানে শুনছি, আল্লাহ পাকের নাকি আকার আছে শুনছি, তো কেমন কথা? জবাব দিচ্ছেন মাসিক মদিনার সম্পাদক এবং তার মুফতিয়ানে কেরাম, যে যারা এসব কথা বলে তারা এরা বেদিন অথবা এরা হচ্ছে ইসলামের শত্রুদের এজেন্ট, গুপ্ত এজেন্ট, আর ইসলামের নামে শিরকি কুফুরি আকীদা বয়ান করছে, বরং আল্লাহ পাক নিরাকার এবং আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, দুটি কথা শিরকি কুফুরি কথা, আল্লাহর আকার আছে নিরাকার নন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন সবকিছু, আর তারপরে সর্বত্র শুধু না বলছেন সর্বত্র বিরাজমান সবকিছুতেই বিরাজমান। সবকিছু মানে কি? এটাও না, সবকিছু মানে টেবিলটা না, সবকিছু মানে আপনার শরীর আপনার বডি না, সবকিছু মানে আপনার বিবি না, আরে কি লজ্জায় আপনার বিবির সাথে আপনি স্পর্শ করছেন আর মিলছেন আপনি, আল্লাহ পাক বিরাজমান। আচ্ছা তাহলে কেউ যদি নিজের বিবিকে সেজদা করে, কোন মহিলা যদি নিজের স্বামীকে সেজদা করে, বলে সর্বত্র সবকিছুতেই যখন বিরাজমান আমি আল্লাহকে নিয়ত করে সেজদা করছি তোমাকে, এটি তো হিন্দু হিন্দু মতবাদ, হিন্দু মতবাদ এটি, আর ওয়াহদাতুল ওজুদের সুফিবাদ হচ্ছে এই কুফুরি, এটি যে কোনো কিছুকে সেজদা করো আল্লাহকে সেজদা করা হইল, রামকে সেজদা করলো আল্লাহকে সেজদা করা হইল, হরে কৃষ্ণকে সেজদা করলো আল্লাহকে সেজদা করা হইল, কারণ সবকিছুতেই বিরাজমান। এই যদি হয় ধর্মীয় পত্রিকার অবস্থা, তাহলে বাকি যেগুলি বেদিন পত্রিকা সেগুলির কাছে আর কি আশা করা যেতে পারে, মুসলিম উম্মা তাদের কাছে আর কি আশা করতে পারে? তো নবী করিম সাল্লামের দোয়া, রব্বানাল্লাযী ফিস সামায়ে, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, তাকাদ্দাসা ইসমুকা, হে আল্লাহ তোমার নাম অত্যন্ত পবিত্র মুকাদ্দাস, আমরুকা ফিস সামায়ে ওয়ালা, তোমার আদেশ নিষেধ আসমানে রয়েছে জমিনে রয়েছে, কামা রাহমাতুকা ফিস সামায়ে, যেমন তোমার দয়া রয়েছে আসমানে, ফাজাল রাহমাতুকা ফিল আরজে, যেমন তোমার রহমত রয়েছে আকাশে তেমনি তোমার রহমত দান করো জমিনে, মানে আমাদের রহম করো, ইগফির লানা হুবানা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, ওয়া খাতায়ানা, আমাদের অপরাধগুলি, গুনাহ হাউবুন মানে গুনাহ, বড় গুনাহ, খাতা মানে গুনাহ, আন্তা রব্বুত তাইয়্যিবিন, আল্লাহ তুমি ভালো মানুষদের সৎ পবিত্রদের রব, আনজেল সবার রব, কিন্তু যেমন আমরা বলি যে এটা আমার ছেলে ভালো ছেলেকে, তাই না? তো আল্লাহ ফাকর রব্বুত তাইয়্যিবিন বলা হয়েছে, মানে আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাইয়্যিব লোকদেরকে, পবিত্র লোকদেরকে, ভালো মানুষ সৎ লোকদেরকে ভালোবাসেন, সেজন্য রব্বুত তাইয়্যিবিন বলা হয়েছে। আনজেল রাহমাতাম মিন রাহমাতিক, আল্লাহ তোমার রহমত থেকে রহমত নাজিল কর আমাদের জন্য, শেফা আমিন শেফা, তোমার আরোগ্য থেকে আমাদের জন্য আরোগ্য নাজিল কর, আল্লাহ হাজাল ওয়াজা, এই ব্যাধির ওপর যে ব্যাধি হয়েছে এটা পড়ে ফুঁক দেবে ফায়াবরা, নবী করিম বলছেন যে সুস্থ হবে ইনশাআল্লাহ তাআলা। সালাসামার রাত তিনবার করে এই দোয়া পাঠ করে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে। তারপরে এই কিতাবের লেখক উল্লেখ করেছেন যে এই দোয়া গুলি দিয়ে দম করার সাথে সাথে দুরুদ ইব্রাহিমি দিয়ে যদি দম করে তো ভালো কথা, আরো দুরুদ ইব্রাহিমি পড়ে যদি দম করে তার সাথে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে তোমরা দোয়াতে বেশি বেশি দুরুদ পড়ো। আর দম করা হচ্ছে দোয়া করা, দম করা হচ্ছে দোয়া করা, সুতরাং দোয়ার সাথে নবী সাল্লামের উপর দুরুদ হওয়া বাঞ্ছনীয় এবং উত্তম জিনিস। এইজন্য আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম পড়ে শেষ করবে, শুরুতে দুরুদ আল্লাহ পাকের প্রশংসা পড়ে আর শেষখানে দুরুদ পড়ে দম করা সমাপ্ত করবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এই দোয়াগুলি, এই দমে যে দোয়াগুলি পড়ল, আয়াতগুলি পড়ল, সেগুলি কবুল হয় আল্লাহ পাকের দরবারে, আশা করা যাবে। তো এই হচ্ছে সুন্নাত তরিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত মোতাবেক ঝাড়ফুঁকের তৌফিক দান করেন। সময় যদি থাকে তাহলে আর দু চারটি নীতিমালা শোনায় দম সম্পর্কে, ঝাড়ফুঁক সম্পর্কে। কোরআনে কারিমের আরো বহু আয়াত রয়েছে যেগুলি দিয়ে ঝাড়ফুঁক করা যেতে পারে। এই সম্পর্কে বললাম যে যেগুলি জিন সম্পর্কে আয়াত সেগুলি দিয়ে জিন, জাদু সম্পর্কীয় আয়াত সেগুলি দিয়ে জাদুর চিকিৎসা, অত্তব মাতা তুল শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালা কিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা নাস সেহর, এইগুলি আয়াত দিয়ে সেহরের চিকিৎসা করা। সুরা সাফাতের প্রথম দিকের আয়াতগুলি দিয়ে জিন শয়তানের ক্ষেত্রে যে আয়াতগুলি আছে, দহুরাম ওয়ালাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফা ফাতবাহু শিহাবুন সাকিব, এগুলি দিয়ে দম করা। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে আমাদের জন্য শেফা রেখেছেন, ইনশাআল্লাহ তাআলা শেফা দেবেন। এই দম সম্পর্কে কিছু আদব কায়দা এবং শর্ত আপনাদের সামনে তুলে ধরি। গত সপ্তাহে বলেছিলাম যে ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে যে দম করার সময় তিনটি শর্তের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আল্লাহর কালাম দিয়ে কোরআনে কারিমের আয়াত দিয়ে হবে, যেমন বললাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহ পাকের নাম গুণাবলী সম্বলিত যে দোয়া এবং জিকির আজকার রয়েছে সেগুলি দিয়ে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা আরবি ভাষায় হবে অথবা এমন ভাষায় হবে যে ভাষা আপনি বুঝেন। সুতরাং বাঙালি মানুষ যদি চিকিৎসা করে হয় আরবি ভাষা দিয়ে হবে অথবা বাংলায় বোধগম্য শব্দ হবে, এমন না যে বঙ্কিম চ্যাটার্জির বাংলা যে কিছুই বুঝে না, এমন শক্ত বাংলা যে কিছুই বুঝে না, এর মতো বেদের মন্ত্রের মতো না, চলবে না, যদিও তার নাম বাংলা হইতে পারে। অথবা কেরালা ভাষা তামিল ভাষা দিয়ে আপনি চিকিৎসা করেন তা চলবে না, কারণ আপনি বুঝেন না, হতে পারে এতে শিরকুফুরি আছে, বুঝেন না। এই জন্য এর উদাহরণ গত সপ্তাহে বেশ কিছু দিয়েছিলাম। ঝাড়ফুকের সময় যিনি দম করবেন এবং যাকে দম করা হবে দুইজনেই এই ইমান রাখবে যে ঝাড়ফুকের মধ্যে এই ক্ষমতা নেই যে প্রতিক্রিয়া করবে, বরং এই ক্ষমতা কিসের, বাল বিজাতিল্লাহ, তার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসিরের খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাকের কালাম পড়ছি, সুতরাং আল্লাহ পাক আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ তাআলা, এই খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আর বেশ কিছু শর্ত, এগুলি ছিল ঝাড়ফুঁকগুলি দোয়া এবং জিকির আজকার শর্ত সম্পর্কে। এবং যিনি ঝাড়ফুঁক করবেন অথবা যার উপর ঝাড়ফুঁক করা হবে তার ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা ওলামার উল্লেখ করেছেন। তার মধ্যে একটি শর্ত হচ্ছে যিনি ঝাড়ফুঁক করবেন তিনি যেন দিনই দিক দিয়ে যোগ্য ব্যক্তি হন, অর্থাৎ পরহেজগার লোক হন, ভালো মানুষ হন, কাবিরা গুনাহ না করে, শিরিক না করে, বিদাত না করে, ফজর নামাজ পড়েন আর ফুঁক দেয়, জামাতে নামাজ পড়তে দেখা যায় না আর ও দম করে, পেশাদার, ওই পেশা হয়ে গেছে ঝাড়ফুঁক করা, এইরকম লোক আমাদের দেশে বহু আছে, সুতরাং তাদের কাছে ঝাড়ফুঁক কখনো করে নেবেন না। দুই নম্বর শর্তের কথা উল্লেখ করেছেন ঝাড়ফুঁকের ক্ষেত্রে, যে ওই আয়াতগুলি, যেই আয়াতগুলি আপনার ব্যাধির সাথে, ব্যাধির অনুকূলে, যেমন বললাম ব্যাধির অনুকূলে যে আয়াতগুলি, সেই আয়াতগুলি দিয়ে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন। এই মর্মে আপনাদের আবার স্মরণ করে দিয়ে আমি কোন এক আলোচনা বলেছিলাম, ইমাম বিনাতা ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কাউকে যদি জ্বর হয় বা আপনার কোন ছেলে মেয়ে কারো খুব জ্বর, তাহলে ওই সময় যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল যখন আগুনকে হুকুম করেছিলেন ওই আয়াত পড়ে যদি দম করে তাহলে তাতে কাজ হবে। এবং ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন যে আমি অনেকবার পরীক্ষা করেছি, সেই যুগে তো আর এ প্যানাডোল আর প্যারাসিটামল এসব ছিল না, অ্যানালজেসিক ছিল না, তখন হয় গাছ গাছড়া ছিল আর না হলে কোরআনে কারিমের, কোরআনে কারিমের দোয়া আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলছেন যে আমি বারবার করে পড়তাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই পড়তাম আর দম করতাম, জ্বর চলে যেত, জ্বর ছেড়ে দিত। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছি যিনি সুন্নতের অনুসরণ ক্ষেত্রে আদর্শ আমাদের বলা যেতে পারে। অর্থাৎ এইরকম আলেমরা শিরক বিদাত থেকে অনেক দূরে তারা ছিলেন, তার জন্য আমরা এইসব আইম্মায়ে কেরামদের কথা মাঝে মাঝে উল্লেখ করি। আর না হলে আইম্মায়ে কেরাম তো অনেকে রয়েছেন, অনেককে চেনেন হয়তো, কিন্তু তাদের মধ্যে অনেক বিদাতও রয়েছে। সুতরাং যাদের কিছু বিদাত রয়েছে তাদের কথা আমরা উল্লেখ করব না, যদি উল্লেখ করি তাহলে তাদের কিছু ভালো কথা উল্লেখ করলে বাকি যেগুলি বিদাত রয়েছে সেগুলিতে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য আমরা মাঝে মাঝে ওইসব আইম্মায়ে কেরামদের কথা উল্লেখ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারি, মুহাদ্দিসিনে কেরাম যারা রয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, তাদের কথা উল্লেখ করা যেতে পারে, কারণ এরা কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম। বর্তমান জামানায় আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইম রহমতুল্লাহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী, এদের কথা উল্লেখ করা যেতে পারে, কারণ এরা কোরআন সুন্নাহর উপর আমল করার প্রাণ চেষ্টা করেছেন, কোরআন সুন্নাহর রাস্তা দেখাবার মানুষকে চেষ্টা করেছেন। তারপরে রোগী সম্পর্কে, যাকে দম করছেন তার সম্পর্কে বলছেন যে তার ইমানদার এবং নেক হওয়া তার চিকিৎসার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া করবে। যদি সে নামাজি হয়, দিনদার হয়, তার বাড়িতে হারাম জিনিস না থাকে, টিভি ফিল্ম এসব না থাকে, ছবি ঝুলানো না থাকে, আর নামাজের পাবন হয়, হারাম থেকে বেঁচে থাকে, সুদ থেকে, ঘুষ থেকে, হারাম খাওয়া থেকে বেঁচে আছে, জুল অত্যাচার থেকে বেঁচে আছে, তাহলে এই ক্ষেত্রে কাজ হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে যে আয়াতে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন, ওর পরে কি বলেছেন, কোরআনে শিফা রয়েছে এবং মুমিনদের জন্য রহমত রয়েছে, আর জালেমদের ক্ষেত্রে, জালেমদের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, আর কোরআন দিয়ে জালেমদের কি হবে, ক্ষতি হবে। তো যেই ব্যক্তি বেনামাজি আর আপনার কাছে ঝাড়ফুঁক করে চায়, যেই ব্যক্তি সুদ খায় আর ঝাড়ফুঁক করে চায়, যে শিরক বিদআত করে আর ঝাড়ফুঁক করে চায়, জালেম, যেই ব্যক্তির বাড়িতে হারাম ছবি ঝোলানো আছে, নোংরা ফিল্ম দেখে, স্বামী স্ত্রী বসে আর ছেলে মেয়ে অসুখ হয়ে যখন ঝাড়ফুঁক করে চায়, ওয়ালা ইয়াজিদুল যালিমিন ইল্লা খাসারা, জালেমদের লাভ হবে না ক্ষতিই হবে, জালেমদের লাভ হবে না ক্ষতিই হবে, ওয়ালা ইয়াজিদুল যালিমিন ইল্লা খাসারা। এই জন্য প্রথম দেখবেন যে সতলোক কিনা, যদি সতলোক না হয় তাহলে তাকে নসিহত করবেন, উপদেশ দেবেন যে ভাই হারাম ছাড়তে হবে, নামাজ পড়েন, প্রথম কথা পাঁচক নামাজ পড়তে হবে, মাজারে যান না, শিরক বিদাত করেন না, কবরে চাঁদ চড়াইতে তো যান না, ওরুসের মেলায় তো যান না, আর ওখানে খাসি মরুক তো জবাই করেন না, যদি করেন ওদের তওবা করতে হবে। তাবিজ তো নেই শরীরে, তাবিজ, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয়, তাবিজ নিয়ে আছে আর আপনাকে বলছে দম করে দেন, না কখনো করবেন না, তাবিজ ছিঁড়ে ফেলতে হবে, তাবিজ ছিঁড়ে ফেলেন দম দম করবো তাহলে, কারণ আপনি শিরক নিয়ে আছেন, আর তামাইম ও শিরক তাবিজ হচ্ছে শিরক। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে কয়েক সপ্তাহ আগে, আপনারা অধিকাংশ জানেন হয়তো। আর এইরকমই যদি পাপ থাকে বাড়িতে, বাড়িতে ঝাড়ফুঁক করার জন্য আপনাকে ডেকেছে হয়তো, অথবা জানতে পেরেছেন যে ওর বাড়িতে ছবি ঝুলানো আছে, ওর বাড়িতে ডিশ লাগানো আছে আর ব্লু ফিল্ম দেখে, খারাপ ছবি দেখে, নসিহত করবেন, আরাম থেকে বসতে হবে। তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝাড়ফুঁকে তার বরকত দান করবেন। এবং ঝাড়ফুঁকের ক্ষেত্রে ইমান থাকতে হবে দুইজনের, যিনি ঝাড়ফুঁক করছেন, দম করছেন, এবং যার দম করা হচ্ছে, বিআন্নাল কোরআন শিফা ও রাহমা ওয়া ইলাজুন নাফি ফালা ইউকাবিল আয়াত আলা সিবিল তাজরিবা। একটি কথা বললাম যে পরীক্ষামূলক বলবে না যে দেখি একটু টেস্ট করে, সুরাই শুনছি যে সুরাই ফালাকার নাচ দিয়ে জাদুর চিকিৎসা হয়, দেখি একটু ট্রাই করা হয় কিনা, শুনেছি সাপে দংশন করেছে, শুনেছি নাকি সুরা ফাতিহা দিয়ে দম করলে নাকি বিষ নেমে যায়, একবার টেস্ট করে দেখি তো, ট্রাই করা হয় কি হয় না, আর যদি না হয় তো হাসপাতাল যাব, না খবরদার হবে না, এইরকম করবেন না। আর তারপরে মনে করবেন না যে যিনি চিকিৎসা করছেন তার তাসির তার দ্বারা হয়ে যাবে, এই কথা মনে করবেন না, তার বরকতের কথা মনে করবেন না, বরং তিনি মনে করবেন যে মাধ্যম আমি ঝাড়ফুঁক করতে পারি যদি আমি সৎ হই তাহলে, কিন্তু যদি সৎ লোকের কাছে ঝাড়ফুঁক করে নেন, ভালো কথা ঝাড়ফুঁক করে নেন, আল্লাহ পাক রব্বুল আলমী শেফাদাতা, এই খেয়াল রাখবেন। ঝাড়ফুঁক দম যখন করবেন তখন সেই ক্ষেত্রে দ্রুত কাজ হওয়ার জন্য এবং যে সব কারণ উপায়গুলি যদি থাকে তাহলে ফল বেশি পাওয়া যাবে, তার মধ্যে একটি হচ্ছে ফজর নামাজের হেফাজত করা। বাড়িতে আপনার রোগী আছে, আর দম করতে চাইছেন আপনি অথবা কাউকে দিয়ে দম করেছেন, মনে রাখবেন যদি দ্রুত কাজ চান এবং ভালো ফল চান তাহলে ফজর নামাজের হেফাজত করবেন, বা অনিষ্ট থেকে এখনো বিপদ আসেনি কিন্তু আসতে পারে আশঙ্কা করছেন তাহলে যদি হেফাজতে থাকতে আল্লাহ পাকের তাহলে ফজর নামাজের হেফাজত করতে হবে। দলিল নবী সাল্লামের হাদিস, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ পড়ল সেই ব্যক্তি আল্লাহ পাকের হেফাজতে থাকলো, আল্লাহ পাকের হেফাজত থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস বলেছেন, নিজে এর আগে বলেছিলাম নিজে ঝাড়ফুঁক করার চেষ্টা করতে হবে, যদি নিজে না পারেন তাহলে আপনার হয়তো ছেলে একটা আলেম আছে অথবা হাফেজ আছে কোরআন মুখস্থ রাখে, আপনার চেয়ে ভালো কোরআন তেলাওয়াত করে আর ছেলে তার পাপ ওই রকম নেই, তাহলে তাকে দিয়ে আপনি ঝাড়ফুঁক করান। আপনার চাইতে আপনার স্ত্রী বেশি দিনদার, কারণ হয়তো আপনি হারাম হারাম রিজিক খান হয়তো, কিন্তু আপনার স্ত্রী যা খাইতে দিচ্ছেন তাই খাচ্ছে, সে হারাম হারামের কাছে নেই সে, তাহলে আপনি ভাববেন না যে আপনি তার চাইতে ভালো, আপনার চাইতে আপনার স্ত্রী ভালো, আপনার চাইতে আপনার স্ত্রী নেক, কারণ সে হারাম উপার্জন করতে যায়নি। আপনার ফরজ দায়িত্ব হচ্ছে তাকে হালাল রিজিক দেওয়া, আপনি কোথা থেকে দিচ্ছেন কাল কিয়ামতের জবাবদিহি আপনি করবেন আল্লাহ পাক রব্বুল দরবারে। সুতরাং আপনার স্ত্রী দম করুক, এমন ভাবিয়েন না যে আমার স্ত্রী দমে বা কি হবে ফুক দেওয়ায় কি হবে, অথবা আপনার স্ত্রী যেন এই কথা না ভাবে, মা বোনরা যেন এই কথা না ভাবেন যে আমাদের দমে আর কি হবে আমার ছেলে অসুখ হয়েছে, না আপনার দমে হবে ইনশাল্লাহ, কারণ আপনার দম নয়, এটি কোরআনে করিম আল্লাহ পাকের কালাম, কোরআনে করিম আয়াত পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ছেন, সুতরাং আপনার ইমান মজবুত রেখে দম করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন গুনাহ খাতা আমাদের মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে শারীরিক মানসিক সার্বিক আজাব থেকে আর বালা থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেসব ভাইরা রোগাক্রান্ত তাদেরকে আল্লাহ পাক শিফা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে যতদিন রাখবেন আল্লাহ ঈমান এবং সৎ আমলের উপর রাখেন, আর শেষখানে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়ার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, তাবিজের ভিতরে কোরআনের আয়াত লিখে শরীরে বেঁধে রাখা যাবে কিনা? তাবিজ সম্পর্কে আলোচনা গত দুই তিন সপ্তাহ হয়ে গেছে এবং রেকর্ড হয়ে আছে, ওই আলোচনা নিয়ে নেবেন। তাবিজ কোরআনই হোক আর গায়ের কোরআনই হোক কোনটাই জায়েজ নাই। জি হ্যাঁ, আরেকটি প্রশ্ন করেছেন এই সাথে যে ঢিলাকুলু সম্পর্কে কিছু বলবেন কি? নতুন লোকে ভাই, ঢিলাকুলু ঢিলাকুলু যদি পানি না থাকে তো ঢিলাকুলুক নেবেন, পানি যদি না থাকে সেই ক্ষেত্রে ঢিলাকুলুক, অথবা পানি আছে কম অল্প সেই ক্ষেত্রেও ঢেলাকুলুক, তাহলে দুটি ক্ষেত্রে হলো, পানি আছে কিন্তু কম এর পানিটার প্রয়োজন হইতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে উজু করার ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে তখন ঢেলাকুলুক নেন, অথবা দেখেন যে পেশাব পায়খানা দূর পর্যন্ত ছড়িয়ে গেছে এখন পানি তো অনেক পানির প্রয়োজন, সুতরাং একটু হালকা করার জন্য ঢেলাকুলুক নেন তারপরে পানি দিয়ে ধন, কিন্তু সবসময় ঢেলাকুলুক তারপরে আবার পানি এটা সুন্দর তরিকা নয়, উপরন্তু আরো বেশি বিদাত হয়ে যাবে তখন যখন ঢেলাকুলুক নিয়ে চল্লিশ কদম বেয়াদবের মতো হাঁটবেন, চল্লিশ কদম যখন হাঁটবেন আপনি লজ্জাস্থানে হাত দিয়ে, আর এতে মুসলিম জাতি বদনাম হয়ে, বিদাতিদের কারণে মুসলিম জাতি অমুসলিমদের কাছে বদনাম হয়ে গেছে যে আবার কোন ইসলাম যে অভদ্রের মতো রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াইতে হবে লজ্জাস্থানে হাত দিয়ে, এটা তো কোন হিন্দুও করে না, এটা কোন ইহুদি খ্রিস্টানকে করতে দেখা যায় না, এটা ইসলাম নাই, ইসলামকে বদনাম করবেন না বিদাত দিয়ে, আর ইসলামে যদি থাকে কোরআন হাদিসে আর কোন কাজ করেন তো বলবেন যে এতে হেকমত আছে আল্লাহ পাক বলেছেন তার রাসূল বলেছেন, এমন কাজ যেটা বিয়াদুবি কাজ, আর তারপরে যারা ইসলামের শত্রু তাদেরকে সুযোগ করে দেওয়া সমালোচনা করার জন্য এটা মোটেই উচিত হবে না। রাতে ঘুমানোর সময় ক্যাসেটে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমানো জায়েজ কিনা? রাতে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমান তো কোনো দোষ নাই, ভালো কথা, মন দিয়ে শোনেন, মনোযোগ সহকারে শোনেন, এমন না যে গল্প করছেন এরকম নাই, কিন্তু তার আগে সুন্নতি দোয়াগুলি অথবা আয়াতগুলি পড়ে নেবেন, এমন না যে শুধু শোনেন ক্যাসেট শুনতে শুনতে শুনলেন কিন্তু না আল্লাহ ইসমে কামত আহিয়াই সুন্নতি দোয়াই পড়েন, আর না সূরা ইখলাস না ফালাকে পড়লেন না আয়াতুল কুরসি পড়লেন কিছুই পড়েন না শুধু শোনেন, তাহলে সুন্নত বাদ দিয়ে আপনি এমন একটা কাজ করছেন যেটি সুন্নত নাই, কোরআন শুনতে থাকবেন এটি কোন সুন্নত নয়, তবে জায়েজ কাজ ভালো কাজ, আল্লাহর কালাম শুনছেন গান বাজনা না শুনে অথবা এমনিতে ঘুম আসে না তো খামাখায় বসে না থেকে কোরআন শুনলেও নাকি পাওয়া যাবে এই আশায় শোনেন, ভালো কথা। কিন্তু তার আগে সুন্নত মোতাবেক যে দোয়াগুলি রয়েছে অথবা সুরা রয়েছে আয়াত রয়েছে সেগুলি পড়েন। আমানা রসুল থেকে বললাম যে শেষ পর্যন্ত সুরায় বাকারার শেষ দুটি আয়াত এইগুলি পড়ে নেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে নেন, তারপরে আপনি কোরআন শুনতে থাকেন। বিয়ের পর বউ বাড়িতে এনে বউ স্বামীর মুখে এবং স্বামী বউয়ের মুখে মিষ্টি দেয়, এটি নব আবিষ্কৃত কিছু একটা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের আমলে এমনটি ছিল? শুধু বিয়ের দিন নাকি? যদি শুধু বিয়ের দিন হয় তাহলে আর মনে করে যে বিয়ের দিন দিতে হবে তাহলে বিদাত। যদি বিয়ের দিনে যেদিন প্রথম নিয়ে আসলো মানে যেটাকে বলে বাসর রাত, বাসর রাতের দিন যদি মনে করে যে না মুখে উঠিয়ে দিতে হবে আর নিতে হবে তাহলে এটি বিদাত। কারণ নিতে হবে দিতে হবে ভাবলো, শরীয়ত ভেবে নিল, যেটা শরীয়ত নয় সেটাকে শরীয়ত মনে করলো এবং ওই দিন করতেই হবে তাহলে বিদাত। আর যদি সারা জিন্দগি প্রতিদিন ওকে খাইয়ে দেয় ওকে খাইয়ে দেয় তো কোনো অসুবিধা নেই, ভালো কথা, ভালোবাসা বাড়বে, কোনো দোষ নেই মানুষের সামনে না, আরো বড় বিদাত। বিদাত এই ধরনের কাজগুলি নির্জনে করবে, নয় যে বাবা মায়ের সামনে বেহায়া হয়ে শ্বশুর শাশুড়ির সামনে নির্লজ্জ হয়ে, না এরকম নয়। যদি করতেই হয় প্রেম ভালোবাসা বাড়াবার জন্য জায়েজ, প্রেম ভালোবাসা বাড়ানো ভালো কথা কিন্তু জায়েজ তরিকে বাড়াবে। দুধ খেয়ে দুধের পেয়ালে দুধ খেয়ে তারপরে দিয়ে দেওয়া, হ্যাঁ। কিন্তু এটা প্রশ্নটা ওইটা নেই, প্রশ্ন আছে যে মুখে উঠিয়ে দেওয়া আর এটাকে শরীয়ত মনে করা, না এটা নাই। দুই রাকাত নামাজ পড়া এবং কিছু খাবার, কিছু খাবার দুধ হোক অথবা অন্য কিছু হোক, কিছু খাবার মিষ্টি এসছে আর দুজন মিলে খেলো বা নিজে খেলো তারপরেও খেলো, কোনো দোষ নেই, ভালো কথাই উঠি। কিন্তু উঠিয়ে দেওয়ার বিষয়টি হচ্ছে আর এটাকে শরীয়ত মনে করা, আবার আনুষ্ঠানিক ভাবে লোকজনের সামনে না। জি, দোয়া চেয়েছেন আমাদের এক ভাই, আরো অনেক ভাইয়ের অসুবিধা রয়েছে, আল্লাহ পাক যেন আমাদের অসুবিধা দূর করেন, বালা মুসিবত দূর করেন, রোগের আরোগ্য দান করেন। যারা ইন্তেকাল করেছেন মুমিন মুমিনাত আল্লাহ পাক তাদের মাফ করেন, আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আরেকটি সংবাদ আছে, এক ভাইয়ের একটি ছেলে জন্ম নিয়েছে, তার নাম রাখা হয়েছে জাহিদ, এর অর্থ জানতে চেয়েছেন এবং সাথে বলেছেন যে আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা রয়েছে, তারা একটু অপেক্ষা করে নিয়ে যাবেন। মাশাআল্লাহ, মিষ্টির ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য, মিষ্টি নিয়ে যাবেন। আর জাহেদ নাম রেখেছেন বলছেন, জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, আখেরাত মুখী, যারা দুনিয়ার লোভী নয়। জোহদ হাদিসের কিতাবে বাবু জোহদ, জোহদের অধ্যায় একটা আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাব, ইমাম আহমদ বিন হাম্বালের একটি কিতাব হাদিসের কিতাবের নামই হচ্ছে কিতাবুল জোহদ। তো জোহদের উপর আইম্মা কেরামা লিখতেন, সেই যেমন এই বিদাত, এই সুফিবাদের পীর মুরিদের বিদাত ছিল না, যেটাকে মনে করা হচ্ছে আধ্যাত্মিকতা, বিদাতি আধ্যাত্মিকতা। এই বিদাতি আধ্যাত্মিকতার উত্তম বিকল্প হচ্ছে জোহদ, মানে আখেরাত মুখী হওয়া, পরকাল মুখী হওয়া, পরকালের জন্য বেশি বেশি চিন্তাশীল হওয়া এবং ওর জন্য নেক আমল করা, বেশি বেশি নফল ইবাদত বান্দেগি বাড়ানো, নফল রোজা, নফল নামাজ, আর আল্লাহ পাকের জিকির আজকার, দান খাইরাত ইত্যাদি, এটা হচ্ছে জোহদ। এহসান এগুলি শরীয়তে আছে, আর সুফিবাদ ইসলামের নেই, যে সুফিবাদে আজকাল ডুবে গেছে মুসলিম জাতির অনেকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই মসজিদে কাতারের মধ্যে মাঝখানে পিলার রেখে দাঁড়ানো সেটা, মসজিদে যদি পিলার থাকে আর নামাজে দাঁড়াইতে হয় আর দেখেন যে মসজিদ ছোট লোকজনের সংখ্যা বেশি তাহলে দুই পিলারের মাঝখানে দাঁড়িয়ে যাবেন, আর যদি দেখেন যে না মসজিদ ভর্তি কখনো হয় না তাহলে দুই পিলারের মাঝখানে কাতার লাগাবেন না। সাহাবাই কেরামরা বলছেন কন্যান্নার তাকি মিনহাজা আল্লাহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমরা এই খুঁটি থেকে বাঁচতাম, খুঁটির মাঝখানে কাতার লাগাইতাম না, নামাজ পড়তাম না, তাহলে বাঁচার চেষ্টা করবেন। এই জন্য দেখা যায় অনেকে বাঁচার চেষ্টা করে কিন্তু দেখা গেল যে না লোকজন অনেক আসছে, এখন যদি এখানে একটা কাতার বাদ দিয়ে দিই খুঁটির জন্য তাহলে জায়গা হবে না, রাস্তায় নামাজ পড়তে হবে না, রাস্তায় নামাজ পড়ার চাইতে আর দুই খুঁটির মাঝখানে নামাজ পড়া ভালো। জি, ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী থেকে কতদূর পর্যন্ত দূরে থাকতে পারবো, আমি বিদেশে আছি, তাতে শরীয়ত হুকুম? স্ত্রী থেকে কতদিন দূরে থাকতে পারবেন? চার মাস পর যদি যেতে পারেন সবচেয়ে ভালো, চার মাস বিনা অনুমতিতে থাকতে পারবেন বাইরে। হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, উমর রাজিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা বলো তো মা, যে স্বামী কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারে, কারণ মুজাহিদিনদেরকে বিভিন্ন এলাকায় দূর দূরান্ত জেহাদের জন্য বর্ডারে পাঠাইতেন। ওমর রাজি আল জামা নাই, সামদেশ বিজয়ের জন্য, পারস্য দেশ বিজয়ের জন্য, আজারবাইজান, উজবেকিস্তান ওই দিক, তো জিজ্ঞাসা করেছেন এই প্রশ্ন। তখন হাফসা রাজি আল্লাহ তাহলে একটু লজ্জা পেয়েছিলেন, বুঝছিলেন যে আব্বা আপনার মতো মানুষ আমাকে জিজ্ঞাসা করে, তো বুঝলেন না তোমাকে বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি থেকেছ, বলতে হবে তোমাকে। তিনি বলেছিলেন যে চার মাস। আর ইল্লা কেউ যদি শপথ করে রাগ করে যে আমি স্ত্রীর কাছে যাব না, সেখানে আল্লাহ কোরআনে চার মাস বলেছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহর, যারা নিজের বিবির সাথে রাগ করে কসম করবে যে যোগাযোগ রাখবো না, কথা বলবো না তোমার সাথে, চার মাসের বেশি নাই। চার মাস পরে হয় কথা বলবে, যোগাযোগ করবে, আর না হলে তালাক দেবে, দুই আর এক করতে হবে। কোরআনে বলা হয়েছে ইলা, ইলার কসমের কথা বলা হয়েছে। তো এই জন্য চার মাস। তখন উমার রাজি আল্লাহ ঠিক আছে, চার মাস জিহাদ করবে মুজাহিদিনরা, আর এক মাস যেতে লাগে রাস্তায় শুধু শাম বা ওই যেসব এলাকা বর্ডার এলাকায় জিহাদের জন্য গিয়েছেন, আর এক মাস ফিরে আসতে লাগে, ছয় মাস, তার বেশি নয়। তো চার মাস অথবা ছয় মাসের মধ্যে যদি ফিরে যেতে পারেন তো খুব ভালো কথা, বেশি অনুমতির প্রয়োজন নেই। এর বেশি যদি হয় তাহলে অনুমতি নিতে হবে, স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে, এই ক্ষেত্রে অনুমতি, কারণ এই অতিরিক্ত রুজির জন্য থাকছেন আপনি, জরুরি নয় অত থাকা, দেশেও রুজি হইতে পারে, সেজন্য অনুমতি নেবেন, কারণ অনুমতি না নিয়ে থাকলে অনেক সময় গুনাহ হইতে পারে। কাউকে গুনাহে কেন ফেলবেন আপনি, তার যদি গুনাহের আশঙ্কা থাকে অনুমতি দেবেন আপনাকে, আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে তাকে বিদায় করে দেবেন, সে গুনাহ থেকে বাঁচুক অন্য কোন ঘরে গিয়ে। শুক্রবার ক্লাস আসবে, শুক্রবার এসা পরে এসব মাসলা মাসাইল, ফেকার মাসলা মাসাইল আলোচনা হয়, আজকে সময় অনেক হয়ে গেছে। তবে সংক্ষেপে বলছি, কসর সম্পর্কে দুটি মত আছে। একটা মত হচ্ছে যে 80 কিলোমিটার, 48 মাইল মানে 80 কিলোমিটার, এখান থেকে জোবাইল গেলে কসর, তার রাস্তা নোড়া কসর নয়, আমি কি কো কসর কাছাকাছি, তবে নয় 80 কিলোমিটার। আর আরেকটি মত হচ্ছে 80 কিলোমিটার না, যেটাকে সফর বলা হয় দেশাচার, যেটাকে যেই দেশে যেটাকে সফর বলা হয়, সৌদি আরবে 80 কিলোমিটার সফর বলা হয়, কিন্তু আমাদের দেশে হয়তো 50 কিলোমিটারকে সফর বলা হয়, আমাদের দেশে 20 কিলোমিটার 30 কিলোমিটার ঘন্টায় গাড়ি চলে, বাস, গরু ছাগল রাস্তায় বসে আছে, উঠাইতে হবে, তারপর বাস চালাইতে হবে, তাই না? তো 20-30 কিলোমিটার 40 কিলোমিটার গেলে সফর হয়ে যায় আমাদের দেশে, কিন্তু এইখানে 40 কিলোমিটার তো এমনি বিচ ঘুরতে যাচ্ছে, আজিজিয়া যারা যায় হাফ মন, 40 কিলোমিটার এমনি যাচ্ছে, 40-40-80 হয়ে যায় যাতায়াতে, এগুলি সফর নয়। তো এটাই বেশি ভালো, এখানকার ওলামায়ে কেরামরা এটাকে প্রাধান্য দিয়েছেন এই মতটিকে, যে যেটা দেশাচার, যেখানকার দেশের ভাষায় যেটা সফর, সেই সফরে আপনি কসর করবেন। এক ভাই পেশ করেছেন কোরআনের ভূমিকাতে আগে পরে বিদাতিরা ওই নকশা করেছে, তাবিজের নকশা, ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, সূরা আলে ইমরান, সূরা নিসার নকশা, এ সম্পর্কে অনেক সময় সতর্ক করেছি আলোচনায়, মায়েদা প্রায় সূরার এরা নকশা বানিয়েছে, আবিষ্কার করেছে। এই নকশা মানে কোরআনের অঙ্ক বের করা, এটা পারস্যদের নীতি, এটা অগ্নিপূজক মজুস থেকে এসছে, ইসলামের কোন অস্তিত্ব নেই। আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করা আর 786 বিসমিল্লা লিখা, 786 সম্পর্কে আমি কোন এক আলোচনা করি, 786 বিসমিল্লার যদি অক্ষর বের করা হয় তো 786 হয় না, বরং 787 হয়, একটি আলিফ ছেড়ে দিয়ে একটা আলিফে এক আর বের হয়, 786 করেছে, 786 অঙ্ক বের হয় হরে কৃষ্ণর, হরে কৃষ্ণ হিন্দুদের যে শিরকি কুফুরি তাদের উপাসনা, সে হরে কৃষ্ণর অঙ্ক, হারা ইয়া কৃষ্ণ কাপরা সেন নন আলিফের অঙ্ক যদি বের করে আবজাদ হাওয়াজ হত্তি, তাহলে 786 হবে। তাহলে যাদের বাড়িতে, যাদের গাড়িতে, যাদের বাসে, যাদের ওই নকশাতে, যাদের তাবিজে 786 লিখা আছে, মানে হরে কৃষ্ণর পূজা করছে তারা, শুনে রাখেন ভালো। আর যদি অঙ্ক পরীক্ষা করতে চান, কায়দা বাগদা দিনে আসবে, যাতে আবজাদ হাওয়াজ হত্তির নম্বর দেওয়া আছে আমার কাছে, আমি 786 হরে কৃষ্ণ নম্বর 786 বের করে আপনাদের দেখাই দেব। অনেকদিন আগে একটা আলোচনায় আমি এখানে এই এখানেই টেবিলে বের করে দেখিয়েছিলাম যে হরে কৃষ্ণর অঙ্ক এত বের হয়, 786 হয়। তাহলে 786 বলছে না বিসমিল্লা চিঠিতে, না হরে কৃষ্ণ লিখছে, হরে কৃষ্ণ বিসমিল্লা নয়। তারপর 787 লিখা যায় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম সালাফে সালেহীন এই কাজ করেনি, এটা অগ্নি পূজকদের থেকে এসছে, ইরানিদের থেকে এসছে, পারস্য দেশ থেকে না। আরবরা জানত অঙ্ক, আলিফ বা তার অঙ্ক বের করা আরবরা কখনো জানত না, জাহিলিয়াতের যুগও জানত না, এদের ইস্তিহাদ এক শ্রেণীর লোকদের, কিন্তু ঠিক ইমামের ডান দিকে দাঁড়াবে, সমান হয়ে দাঁড়াবে। সামনে থেকে যাওয়া কোনো দোষ নাই কাতারের মধ্য দিয়ে, এমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ, এমামের সূত্রাই মুক্তাদিদের সূত্রা, এমামের সামনে দিয়ে কেউ যদি ক্রস না করে তাহলে গোনা হবে না। জামাত যখন চলছে দুই কাতারের মাঝখান দিয়ে চলাফেরা করা জায়েজ আছে প্রয়োজনে, এবং এই ক্ষেত্রে হাদিস স্পষ্ট আছে। হাদিস মহাদিসরা হাদিসের অধ্যায় কায়েম করে, বাবু সূত্রাতি লিমান, সূত্রাতু লিমান খালফা, এমামের সূত্রাই পিছনের লোকদের জন্য সূত্রা। সুতরাং আপনাদের জন্য আলাদা আলাদা সূত্রা লাগবে, আর মধ্যখান দিয়ে যেতে পারবেন এমন বিষয় নাই। ধরেন এই ডান দিক থেকে দরজা দিয়ে ঢুকলো আর বাম দিকে দেখছে জায়গা খালি আছে, পিছন দিক দিয়ে যাওয়ার কোন উপায় নাই, একেবারে দেওয়াল সেটে লোক দাঁড়িয়ে আছে, তাহলে কাতারের মধ্যখান দিয়ে গিয়ে বাম দিকে কাতার পূরণ করতে পারবে ইত্যাদি। রোম দেশ বিশাল দেশ, যেগুলো ছোট্ট হয়ে এখন একটা রোম বলে একটা ছোট্ট দেশ আছে, কিন্তু রোম এখান থেকে শুরু হয়ে যেত, উর্দুন থেকে শাম থেকে শুরু হয়ে যেত, রোম দেশ ইউরোপের বেশ কিছু অংশ পর্যন্ত চলে যেত আগের জামানে। এক কথায় প্রাচীন যুগে রোমকে বলা হয়েছে ইউরোপের কিছু অংশ আর এশিয়ার কিছু অংশকে নিয়ে। আর পারস্য দেশ যেটাকে বর্তমান ইরান বলা হচ্ছে, ইরানের সাথে আরো কিছু এলাকা ছিল যেগুলো আফগানিস্তানের কিছু অংশ পড়বে, তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, এই দিকগুলো সবগুলি পড়বে, যেগুলি বৃহৎ সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু অংশ, এগুলি সবকে পারস্য দেশ বলা হয়। ইরাকের অধিকাংশ অংশ পারস্য ছিল, ইরাকের ভাষা ফার্সি ভাষা, ইমাম আবু হানিফার মাতৃভাষা ফার্সি ভাষা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইরাকের ভাষা চেঞ্জ হয়ে আরবি হয়ে গেছে, আর তারপরে আর ওইদিকে ইরানের মধ্যে আর আরবি ঢুকতে পারেনি, ফার্সি থেকে গেছে মাতৃভাষা, আরবি হয়ে গেলে অনেকটা ভালো ছিল। আমি মনে করি যে আমাদের ভাষাও যদি আরবি হইত তাহলে কোরআন হাদিস বোঝা অনেক সহজ হতো এবং শির কুফরি থেকে অনেক দূরে থাকতাম। আমার দেশের শির্ক বিদাত কবর মাজার পূজা মজবুত হওয়ার মূল কারণ হচ্ছে যে আরবি বুঝি না, কোরআন হাদিস বুঝি না। আমরা যদি সাধারণ লোক কোরআন হাদিস আরবি ভাষা সহজে বুঝতে পারতাম তা আমাদের চোখে ধুলো বিদাত তীরে দিতে পারত না, কবর মাজার পূজা আর বিদাত করিয়ে নিতে পারত না। এই জন্য যাদের ভাষা আরবি ভাষা হয়ে গেছে, ছিল না আগে কিন্তু হয়ে গেছে, যেমন ইমাম হানিফার ভাষা, ইরাকের ভাষা আরবি হয়ে গেছে, তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের ভাষা শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আপনার যদি 80 কিলোমিটার গন্তব্যস্থান হয় এখান থেকে জুবাইল, আর দাম্মাম শহর থেকে বেরিয়ে গেছেন, দিয়ে ওই জুবাইল হাইওয়ে নেমে গেছেন, পেট্রোল পাম্প শেষ করে লাস্টে যেখানে কিং সৌদের লাস্টে আছে, ব্যাস আপনি 91 চলে গেছেন, 91 পার, মানে যে জনবস্তি আবাদি আছে পার করে দিয়েছেন, তাহলে আপনি কসর করতে পারবেন। এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, এয়ারপোর্ট রোডে যেমনই বেরিয়ে চলে গেছেন আর ঘর বাড়ির নাই তেমন, আপনি কসর করতে পারবেন, নামাজের সময় হয়ে গেল। শহরের মধ্যে থাকাকালীন কসর করতে পারবেন না। কিছুদিন আগে বলতাম 9-10 জামাল ফুরকান মসজিদ ছিল, তখন সেটা শহরের বাইরে ছিল, এখন এমন শহরের মধ্যে ঢুকে গেছে প্রায়, সুতরাং সেখানে আর কসর করতে বলবেন, বলবো আর একটু বাইরে গিয়ে। শহরের মধ্যে পারবেন না, যতক্ষণ শহরের মধ্যে আছে পারবেন না, শহরের ঘর বাড়ি ছেড়ে যেতে হবে। তারপরে যতক্ষণ শহরে আছে সে মকিমি আছে, অর্থাৎ আপনার বাসা শিকোতে এখানে, আপনি এখানে থাকেন আর 91 থাকেন, 71 থাকেন, আপনি দামামের মধ্যে আছেন, কিন্তু যখনই 91 ছেড়ে চলে গেলেন তখন আর বলা যাবে না যে দামামে আছেন, দামের বাইরে চলে গেছেন, আবাসিক এলাকা ছেড়ে চলে। সফরে নিয়ত করলেন কিন্তু আপনার 10 ঘন্টা হজের সময়, ওমরা হজের সময় বিশেষ করে 5 ঘন্টা বসে আছেন এখানে, এর মধ্যে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিবও পড়লেন, কসর করবেন নাকি? না, জায়েজ নয় কসর করা, আপনি দামামে আছেন এখন, জি না, বাইরে যেতে হবে। এতে কোন ইখতিলাফ নাই ওলামা ইকরামদের যে শহর ছেড়ে যেত, শহরের আবাসিক এলাকা ছেড়ে যেত।